আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র এলাকার বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার সম্মানিত আইম্মায়ে মাসাজিদ এবং উলামায়ে কেরাম, এই এলাকার আমার সম্মানিত মুরব্বিয়ান এজাম, আমার অত্যন্ত আদরের স্নেহের মহব্বতের যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে সালাতুল আসরের পর থেকে শুরু করে আজকের এই মোবারকময় ফজিলতময় মাহফিলে অনেক সম্মানিত বিজ্ঞ ওলামায়ে কেরামদের নিকট থেকে কোরআনে কারীম এবং হাদিস নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে দিনই আলোচনা শোনার পরে সালাতুল আশার পরে এই পর্যায়ে এসে আমাদেরকে কোরআনে কারীম এবং সহিহ হাদিস থেকে দুই একটি কথাবার্তা বলার এবং শোনার যে মহান রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন, সে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ এতক্ষণ অনেক ওলামায়ে কেরাম আপনাদের সামনে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। যেই আলোচনাগুলো এতক্ষণ পর্যন্ত হয়েছে এগুলো যদি আমরা আমলের মধ্যে নিয়ে আসি, আলহামদুলিল্লাহ আজকের ওয়াজ মাহফিলের জন্য ওই আলোচনাগুলোই আমাদের জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশের বিভিন্ন স্থানে, বিশেষ করে আমাদের এই অঞ্চলেও দীর্ঘদিন ধরে গতানুগতিক ওয়াজ মাহফিল যেভাবে চলে আসতেছে, এই ওয়াজ মাহফিলগুলো আমাদের সংস্কার করা প্রয়োজন। প্রথমত দীর্ঘ রাতব্যাপী আলোচনা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের খেলাফ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল আশার পরে কোন ধরনের কথাবার্তা বলা, আলাপ আলোচনা করা, ওয়াজ নসিহত করা, এগুলোকে অপছন্দ করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতুল আশা একটু বিলম্বেই হইত। এই হিসাবে বোঝা যায় অধিক রাত্রি পর্যন্ত ওয়াজ মাহফিল করা এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের সাথে সামঞ্জস্য নয়। এরপরে ওয়াজ মাহফিলে বিভিন্ন রকমের মিথ্যা কিচ্ছা কাহিনী, গল্পগুজব, হাসি ঠাট্টা, তামাশা, এগুলো ওয়াজ মাহফিলের সংস্কার দরকার। ওয়াজ মাহফিল যারা আয়োজন করেন তারা অনেক কষ্ট করে একটি ওয়াজ মাহফিলের আয়োজন করেন। একমাত্র নিরেট খালেস কোরআনে কারীম এবং সহিহ হাদিসের আলোচনা শোনার জন্য করে থাকেন। সেখানে মিথ্যা গল্পগুজব, কিচ্ছা কাহিনী, হাসি তামাশার জন্য ওয়াজ মাহফিলের আয়োজন করা হয় না। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের দেশে ওয়াজ মাহফিলের নামে কোটি কোটি টাকা খরচ হয় প্রতি বছর এই বাংলার জনগণের, কিন্তু বাংলার জনগণের টাকা দিয়ে গল্পগুজব, হাসি ঠাট্টা, তামাশা, স্লোগান, মিছিল, বিভিন্ন কবির কবিতা, বিভিন্ন কবির গান, এগুলো দিয়ে ওয়াজ মাহফিল চলতে থাকে। এগুলোরও আমাদের সংস্কার দরকার। আমাদের ওয়াজ মাহফিল হবে শুধু আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলো এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা দেখে চুপ করে নিছেন, মানে এদিকে নবীর নাম শুনলে দরুদ পড়া লাগে না মানে, নাকি? লাগে? তা আপনারা কেউ দেখি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন না? যতবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসবে প্রত্যেকবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন। এটা বলা লাগবে না, নির্দেশ দেওয়া লাগবে না যে আপনারা পড়েন, আপনারা নিজের থেকেই পড়বেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি হাদিসের আলোচনা হবে, কথা হবে, এটার নাম ওয়াজ মাহফিল। আলহামদুলিল্লাহ আমরা বেশি আলোচনা না করে অল্প আলোচনার মধ্যেই কোরআনে কারিম এবং সহি হাদিসের আলোকে সামাজিক জীবনে ইসলাম কিভাবে আমরা পালন করব এই বিষয়ের দিকে আমরা আজকের মাহফিলে আলোকপাত করব ইনশাআল্লাহ। গতবার আলোচনায় আমরা এর আগে পারিবারিক জীবন সম্পর্কে আলোচনা করেছিলাম, তা আজকে আমরা সামাজিক জীবনের ইসলাম নিয়ে দুই একটি কথাবার্তা বলবো ইনশাআল্লাহ। প্রথমে আসি আমরা ইসলাম, আমাদের দ্বীনের নাম, আমাদের দ্বীন কি কথা বলেন না, দেখে কথা বলতে হবে। আমি যা আলোচনা করব এগুলো আপনাদের সব জানা জিনিস, অজানা কিছু না, জানা জিনিসগুলোকে একটু স্মরণ করায় দেওয়া। তাহলে আমাদের দ্বীনের নাম কি? কবরের প্রশ্ন তিনটার মধ্যে দুই নম্বর প্রশ্নটাই হলো ওয়ামা দীনুকা, তোমার দীন কি? এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমার দীন কি? সুতরাং এটার উত্তর ভালোভাবে জানতে হবে। দীন হলো কি? ইসলাম। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত একমাত্র দীন এই ইসলামের অনুসারী হওয়ার, ইসলামের অন্তর্ভুক্ত হওয়ার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন, এজন্য সবাই আবারও শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম নাকি সর্বনিম্ন ধর্ম? তো একতলাপ দেখা দিছে, কেউ বলতেছেন যে সর্বশ্রেষ্ঠ ধর্ম, আবার কেউ বলতেছেন একমাত্র ধর্ম। এরকম যখন একতলাপ দেখা দেয় তখন আমাদের করণীয় কি? আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআনে কারিমে সুন্দর করে বলে দিয়েছেন, যখন তোমাদের মধ্যে এরকম একতলাপ দেখা দিবে, দুইটা মত দেখা দিবে, তখন তোমাদের করণীয় হল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। হে ইমানদারগণ, হে মুমিনেরা, আতিউল্লাহ, আনুগত্য করো আল্লাহ রাব্বুল আলামিনের। কার আনুগত্য প্রথমে? ওয়া আতিউর রাসূল, আনুগত্য করো আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের। ওয়া উলিল আমরি মিনকুম, এরপরে তোমাদের মধ্যে যারা তোমাদের উলিল আমর, উলিল আমর হইলেন আল উলামা ওয়াল উমারা, তোমাদের মধ্যে যারা উলামায়ে কেরাম আছেন সেই উলামায়ে কেরামদেরকে তোমরা অনুসরণ করো, তোমাদের মধ্যে যারা প্রশাসনে আছেন, রাষ্ট্রে আছেন, তাদেরও আনুগত্য করো, তাদের কথাও শুনো। দুইটাকে একসাথে আল্লাহ পাক উলিল আমর বলছেন। তবে উলিল আমরের শর্ত হইল ওই ওলামায়ে কেরামের কথা ততক্ষণ পর্যন্ত শোনা যাবে যতক্ষণ ওই ওলামায়ে কেরাম আল্লাহর কথা বলবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলবে। এজন্য আল্লাহ পাক আল্লাহর আনুগত্যের ব্যাপারে আতিউল্লাহ ব্যবহার করেছেন, আল্লাহর রাসূলের আনুগত্যের ব্যাপারে আতিউর রাসূল বলছেন, কিন্তু উলিল আমরের ব্যাপারে ওয়া আতিউ উলিল আমর বলেন নাই, শুধু বলছেন উলিল আমরে মিনকুম। অর্থাৎ উলিল আমরের নির্দেশ ততক্ষণ মানা যাবে যতক্ষণ তারা আল্লাহ রাব্বুল আলামিনের অনুসারে, কথা অনুসারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুসারে আমাদেরকে নির্দেশ দিবেন, ততক্ষণ শোনা যাবে। এর বাহিরে গেলে কোন ওলামা, কোন ওমারা, কোন উলিল আমরের কথা শোনা যাবে না। মসজিদে সলাতুল এশার জামাত শুরু হয়েছে, মসজিদের ইমাম সাহেব বললেন, শুনেন ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়তেন ওই নামাজের সবকিছু ঠিক আছে, কোনো অসুবিধা নাই। তবে আমি আপনাদের জন্য নতুন একটা তরিকা নিয়ে আসছি, এই তরিকায় নামাজ পড়লে আরো তাড়াতাড়ি আল্লাহকে পাওয়া যাবে। সেই তরিকা হল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রাকাতে রুকু করছেন একটা, সাজদা করছেন দুইটা। এখানে মিলে নাই জিনিসটা, রুকু একটা, সাজদা দুইটা। আসেন আমি আপনাদের জন্য আরো সুন্দর তরিকা, নতুন তরিকার নামাজ চালু করে দিই। সেই তরিকা হলো, প্রত্যেক রাকাতে রুকুও হবে দুইটা, সাজদাও হবে দুইটা। রুকু কম করব কেন, রুকু একটা বাড়াই দিই প্রত্যেক রাকাতে, সাজদা যাতে দুইটা, রুকুও হবে কয়টা, দুইটা। নতুন তরিকায় আমি একটা নামাজ চালু করতে চাই। ইমাম সাহেব ঘোষণা দিলেন, মুসল্লিয়ানে কেরাম চিন্তা করতেছেন, একদল বলতেছেন আমাদের ইমাম সাহেব কিন্তু ছোটখাটো হুজুর না, আমাদের ইমাম সাহেব এই ছাগল নাইয়ার মধ্যে যত ইমাম সাহেব আছেন সব ইমাম সাহেবের মধ্যে সবচেয়ে বড় ইমাম সাহেব, বড় হুজুর। সুতরাং হুজুর যাতে বলতেছেন রুকু দুইটা করবে অসুবিধা কি, রুকু বেশি করলে তো গুনাহ নাই, রুকু বেশি করলে অসুবিধা নাই, যত বেশি করবেন তত বেশি সওয়াব, তাহলে আমরাও হুজুরের সাথে করি। আরেক গ্রুপ বলতেছেন, না আমার হুজুর যত বড় হুজুর হন না কেন, আমার হুজুর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বড় হুজুর না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত নির্ধারণ করেছেন রুকু হবে একটা, সেজদা হবে দুইটা। সুতরাং রাসূলের কথার বাহিরে যাওয়া যাবে না। এখন মুসল্লিরা দুই ভাগ, এক ভাগ কয় না হুজুরে যাতে কইছে অসুবিধা নাই দুইটাই দিব রুকু, আর এক ভাগ কয় না রুকু একটাই দিব। এবার কি করবেন, এখন হুজুরের কথা মানবেন নাকি মানবেন না? জি মানা যাইব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَإِن تَنَازَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللَّهِ وَالرَّسُولِ إِن كُنتُمْ تُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, যখন তোমাদের মধ্যে এরকম দ্বীনের কোন বিষয় নিয়ে তানাজু শুরু হয়ে যাবে, বিতর্ক শুরু হয়ে যাবে, দুই তিনটা চারটা মত শুরু হয়ে যাবে, তখন সবগুলো ছেড়ে দাও, সব পরিহার করো, সব ছেড়ে দিয়ে ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, আল্লাহর কথার দিকে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার দিকে চলে যাও। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি সত্যিকারে তোমরা আল্লাহ এবং আখেরাতে বিশ্বাসী হও, যদি ইমানদার হও, তো সব হুজুরের কথা ছেড়ে দাও, ছেড়ে আল্লাহর দিকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে চলে যাও। আর যদি ইমানদার না হও, তাহলে তুমি যা ইচ্ছা তাই করতে পারো, অসুবিধা নেই। ইমানদার হইলে ইখতিলাফ যখন দেখা দিবে তখন দুটাই বাদ, দুটা বাদ দিয়ে কোন দিকে যাব, কথা বলেন কোন দিকে যাব, ইলাল্লাহি ওয়ার রাসূল, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে এবং রাব্বুল আলামিনের রাসূলের দিকে। এবার আসেন, রুকু একটা করবেন না দুটা করবেন, আল্লাহর দিকে আসি রাসূলের দিকে আসি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সবচেয়ে বেশি যে ইবাদতের নির্দেশ দিয়েছেন সেই ইবাদতটার নাম কি? সালাত। বার বার রাব্বুল আলামিন বলছেন, ওয়া আকিমুস সালাহ, ওয়া আকিমুস সালাহ, ওয়া আকিমুস সালাহ। এখন কেমনে সালাত কায়েম করবেন, রুকু একটা করবেন না দুইটা করবেন, আল্লাহ পাক কিন্তু বলেন নাই। আল্লাহ পাক বলছেন সালাত কায়েম করো, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ওয়ানসালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুসিলা ইলাইহিম। আমার রাসূল, আপনার উপরে আমি যে কোরআনে কারীম নাযিল করতেছি, কোরআনে কারীম অবতীর্ণ করতেছি, লিতুবাইয়িনা লিন-নাস, দুনিয়ার মানুষদের সামনে আপনি এই কোরআনে কারীমের বায়ান করে দিবেন, ব্যাখ্যা করে দিবেন। আমি আল্লাহ বলতেছি আকিমুস সালা, সালাত কায়েম করো। কেমনে সালাত কায়েম করতে হবে এটা আপনি দেখাই দিবেন, আপনাকে দায়িত্ব দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহ পাক জমিনে একজনকে দায়িত্ব দিয়েছেন খালি, তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে হাজার হাজার অসংখ্যবার সালাতের রাকাত আদায় করেছেন, কোনদিন এক রাকাতের মধ্যে এক রুকুর বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই, রুকু একটাই করছেন। তাহলে আমরা পেয়ে গেলাম দুই রুকু, যিনি বলছেন যারা অনুসারী হয়েছেন তাদেরটা বাতিল, যারা এক রুকুর পক্ষে ছিলেন তাদেরটা হক। এখন আমার করণীয় হলো, যত বড় হুজুরে বলুক, যত বড় বুজুর্গ বলুক, যত বড় আল্লাহওয়ালা মানুষ বলুক, আমার রাসূলের সামনে কিছুই না। আমার রাসূল বলছেন রুকু একটা, কিয়ামত পর্যন্ত রুকু হবে একটা। তাহলে করণীয় এবার বুঝতে পারছেন, একটা লাভ দেখা দিলে আপনাদের মধ্যে একটা লাভ, দুই গ্রুপ। এক গ্রুপ বলতেছেন ইসলাম হলো সর্বশ্রেষ্ঠ ধর্ম, আর এক গ্রুপ বলতেছেন একমাত্র ধর্ম। এবার আসেন আমরা কোন দিকে ফিরে যাবো, কথা কয় না। এখন আমরা দুইজনের দুই গ্রুপের টা বাদ, কারোটা শুনবো না। এখন কোন দিকে যাবো? ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। কারণ কি, কেন আল্লাহ রাসূলের দিকে যাব, কেন যাব বলেন? ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আমরা এখানে যে মানুষগুলো আসছি, এই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ইমানদার, আখিরাতের উপরে ইমানদার। এজন্য আমাদের করণীয় হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথার দিকে ফিরে যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত, ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে একমাত্র গ্রহণযোগ্য মনোনীত দিন হলো ইসলাম। তাহলে এখন দুই পক্ষের মত দুইটা, দুইটা বাদ দিলাম, আল্লাহর কোরআনের কাছে আসলাম। কোরআন কি বলল? ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হলো ইসলাম। তাহলে ইসলাম সর্বশ্রেষ্ঠ না সর্বনিম্ন না, ইসলাম কি একমাত্র দিন, এটার কোনো বিকল্প নাই, এটা একমাত্র। যদি সর্বশ্রেষ্ঠ হয় তাহলে এটার দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম আছে, কিন্তু আল্লাহর জমিনে দিন একটাই, সেটা ইসলাম। এটার সাথে দ্বিতীয় নাই, তৃতীয় নাই, চতুর্থ নাই, পঞ্চম নাই। যদি বলি ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, তাহলে প্রত্যেকটা ধর্মকে আমি স্বীকৃতি দিয়ে দিলাম যে এগুলো আল্লাহর ধর্ম, তবে ইসলামটা সবচেয়ে ভালো, ওইগুলো একটু তার থেকে কম ভালো, ইমান থাকবো। যদি বলেন যে জমিনে ইসলাম ছাড়াও আরো যতগুলো ধর্ম আছে এইগুলো আল্লাহর ধর্ম, এগুলোও দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম পর্যায়ের ধর্ম, ইমান থাকবো, ইমান চলে যাবে। তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দিন একমাত্র ইসলাম। আল্লাহ পাক সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে বলছেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোন দিন, অন্য কোন ধর্মের অনুসরণ করতে চায়, অন্য কোন দিনকে তালাশ করতে চায়, ফালা ইউকবালা মিনহু, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনকে কখনো কবুল করবেন না, গ্রহণ করবেন না, আখেরাতে ওই মানুষটা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে ইসলাম ছাড়া অন্য কোন আদর্শ থেকে দিন থেকে কিছুই নেওয়া যাবে না। তাহলে যেহেতু বাহিরের থেকে নেওয়া যাবে না, তাহলে ইসলামের সব আছে আছে না? ইসলাম একটা পরিপূর্ণ দিন, একেবারে কানায় কানায় পরিপূর্ণ। ইসলামের ভিতরে নাই এইরকম কোন জিনিস আল্লাহর জমিনে নাই। একজন মানুষের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যা দরকার সব ইসলামের ভিতরে আছে। সূরা আল মায়দার 3 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজকের এই দিনে আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম, একেবারে কানায় কানায় পরিপূর্ণ। ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ একটা দিন বানাই দিয়েছেন, সুবহানাল্লাহ। তাহলে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, কোন জীবনের কোন কিছু বাহিরের থেকে, অন্য দিন থেকে, অন্য মতাদর্শ থেকে, অন্য দর্শন থেকে, অন্য জায়গা থেকে আনার কোন সুযোগ ইসলামের মধ্যে নাই। এজন্য আমার ব্যক্তি জীবন চলবে ইসলাম দিয়ে, পারিবারিক জীবন চলবে ইসলাম দিয়ে, সামাজিক জীবন চলবে ইসলাম দিয়ে, অর্থনৈতিক জীবন চলবে ইসলাম দিয়ে, রাষ্ট্রীয় জীবন চলবে ইসলাম দিয়ে, আন্তর্জাতিক জীবনও চলবে আমার ইসলাম দিয়ে। কারণ ইসলামের বিকল্প আর নাই, সবকিছু ইসলাম দিয়ে চলতে হবে। এজন্য আল্লাহ পাক ইমানদারদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিসসিলমি কাফা। হে ইমানদারগণ, ইসলামের ভিতরে পুরোপুরি ঢুকে যাও, ইসলামের ভিতরে একেবারে কমপ্লিট পুরা ঢুকে নাও। জীবনের কোন অংশকে, একটা ক্ষুদ্রতম অংশকেও ইসলামের বাহিরে রাখার কোন সুযোগ নাই। জীবনে যা করব, সকালে ঘুম থেকে উঠার পর থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত সম্পূর্ণ কাজ কি দিয়ে করতে হবে? ইসলাম দিয়ে করতে হবে। ইসলামের বাহিরে করার সুযোগ নাই। কারণ ইসলামের বাহির থেকে একজন মুসলিম কোনো কিছু নিয়ে আসবে সেটার কোনো সুযোগ? তাহলে সকালে আমি অফিসে যাব, অফিসে যত কাজ কর্ম করব সব কি দিয়ে করব? ইসলাম দিয়ে করতে হবে। ইসলাম দিয়ে যদি আমার কাজকর্ম শুরু হয়, তাহলে আমার ডিউটি 8 ঘন্টা, আমাকে 8 ঘন্টায় ডিউটি করতে হবে। 1 ঘন্টা ডিউটি করলাম, 7 ঘন্টা ফাঁকিবাজি করলাম, এই সুযোগ ইসলামে নাই। যদি ইসলাম দিয়ে আমার অফিস শুরু করি, অফিসের লিগালি যতগুলা ফাইল সিগনেচার করার কথা, বৈধভাবে যার যার ফাইল সিগনেচার হওয়ার কথা সেটা সিগনেচার হবে, এটার জন্য কোন ধরনের বকশিস হাদিয়া কোন ধরনের ঘুষের লেনদেন করা যাবে না যদি ইসলাম দিয়ে আমার কাজ শুরু হয়। আজকে দুর্নীতি বিরোধী অভিযান, দুর্নীতি মুক্ত সমাজ আমরা চাচ্ছি। তা দুর্নীতি মুক্ত সমাজ করতে হলে, গঠন করতে হলে, চাইলে আমাকে ইসলাম দিয়ে অফিসগুলো সাজাইতে হবে। যদি আমার অফিসিয়াল কাজে ইসলাম থাকে, তাহলে আমার অফিসটা দুর্নীতি মুক্ত হবে, যদি ইসলাম থাকতে হবে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলায় বাহির হইলেন, এক মহিলা তার মেয়েকে বলতেছেন, মা সকালবেলায় দুধের মধ্যে পানি মিশাই দিবা। পানি মিশাই বাজারে গিয়ে ওমরের সৈন্যরা বাহির হওয়ার আগে, দেখার আগে দুধ বিক্রি করি বাড়ি চলে আসবা। মেয়ে বলতেছেন, আম্মা ওমরের সৈন্যরা হয়তো আমাদের এই পানি মিশানো দেখবে না, কিন্তু যে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আমরা ঈমান এনেছি, ওই আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু দেখে যাবেন, সুবহানাল্লাহ। সুতরাং ওমরের সৈন্যকে ফাঁকি দেওয়া সহজ, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। একজন অফিসের কর্মকর্তা যদি এই অনুভূতি তার ভিতরে থাকে, আমি টাকা নিব, গোশ নিব, হাদিয়া নিব, যা কিছু নিব, এগুলো হয়তো দুদক জানবে না, হয়তো কোনো পুলিশ প্রশাসন জানবে না, গোয়েন্দা জানবে না, সরকার জানবে না, কিন্তু যে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আমি ঈমান এনেছি তিনি কিন্তু দেখে যাবেন। এই অনুভূতি, ইসলামের অনুভূতিটা যদি তার ভিতরে ঢুকে তাহলে সম্পূর্ণ সমাজ আজকে দুর্নীতি মুক্ত হয়ে যাবে। কিন্তু যতক্ষণ মানুষের অনুভূতির ভিতরে তাকওয়া ঢুকবে না, আল্লাহর ভয় ঢুকবে না, ততক্ষণ আইন কানুন পুলিশ গোয়েন্দা ধুধুক দিয়ে কোনোদিনও জীবনে দুর্নীতি দূর করা সম্ভব না। এজন্য মানুষের ভিতরে তাকওয়া ঢুকাইতে হবে। তাকওয়া সমস্ত মিডিয়ার মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে, যত রকমের পত্রপত্রিকা আছে, টেলিভিশন আছে, যত মাধ্যম আছে, সব মাধ্যমে এই দেশের জনগণকে আল্লাহর ভয় তাকওয়া ঢুকানোর চেষ্টা করতে হবে। তাকওয়া যত বেশি ঢুকবে তত বেশি সমাজ দুর্নীতি মুক্ত হবে, অপরাধ মুক্ত হবে, সন্ত্রাস মুক্ত হবে, জঙ্গিবাদ মুক্ত হবে, মাদক মুক্ত হবে। যত বেশি সমাজের মানুষের মধ্যে তাকওয়া ঢুকবে, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে বলতেছেন যে মুমিন ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকে যাও, জীবনের কোন অংশ ইসলামের বাহিরে রাখার সুযোগ। ব্যবসা বাণিজ্য করতে গেলেন, সকালবেলায় ব্যবসা বাণিজ্যের জন্য দোকানে গেলেন, বাণিজ্যিক প্রতিষ্ঠানে গেলেন, যদি ইসলামকে সাথে নিয়ে যাই তাহলে ব্যবসা বাণিজ্যের মধ্যে মিথ্যা বলার সুযোগ নাই, ওজনে কম দেওয়ার সুযোগ নাই, ফরমালিন মিশানোর সুযোগ নাই, ভালো জিনিস দেখাই খারাপ জিনিস ঢুকাই দেওয়ার সুযোগ নাই, তারপরে আপনার মানুষের সাথে প্রতারণা করার কোনো সুযোগ নাই, মিথ্যা কসম করার কোনো সুযোগ নাই, তাহলে ওই ব্যবসা বাণিজ্যের সাথেও ইসলাম থাকতে হবে, ইসলাম ছাড়া চলবে না। এমনকি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টয়লেটের ভিতরে ঢুকার সময় ইসলাম নিয়ে যাইতে বলছেন, ইসলামকে টয়লেটের বাহিরেও রেখে যাওয়া যাবে না। যদি বলেন ইসলাম পবিত্র জিনিস, এটারে আমি একটু টয়লেটের বাহিরে রেখে যাই, যাওয়া যাবে? ইসলাম এমন এক জিনিস, টয়লেটে ঢুকলে সেখানেও ইসলাম নিয়ে যেতে হয়। একবার টয়লেটে যাবেন কয়টা ইসলামের বিধান দেখেন? টয়লেটে যাওয়ার জন্য আপনি যখন বের হয়েছেন টয়লেটে ঢুকার আগে দোয়া পড়তে হবে, দোয়া পড়তে হবে না? কি দোয়া পড়তে হবে? সবাই মনে দোয়া পড়ে না, এমনি ঢুকে যায় নাকি? দোয়া পড়েন? কি দোয়া পড়েন? আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল খুবুসে ওয়ালা যাবে, খুবসে ওয়ালা যাবে, দুটোই সহি, মিনাল খুবসে ওয়াল খাবায়েস। এরপরে টয়লেটের দরজায় আসলেন, ডান পা দিবেন না বাম পা দিবেন? এখানেও ইসলাম আছে। কোন পা দিয়ে ভিতরে ঢুকবেন? এখানে ইসলাম আছে। ভিতরে ঢুকছেন, এবার বসবেন কোন দিকে? ফিরে বসবেন, দাঁড়াইবেন না বসবেন, এটাও না ইসলামের বিধান আছে। দাঁড়া দাঁড়া করবেন না, বসে বসে করবেন, এখানেও ইসলাম আছে। আবার কোন দিকে ফিরে বসবেন, কোন দিকে ফিরে বসা যাবে না, এখানেও ইসলাম আছে। কার্যক্রম শেষ হয়েছে, ডান হাত দিয়ে পরিষ্কার করবেন না বাম হাত দিয়ে পরিষ্কার করবেন, এখানেও ইসলাম আছে। পানি ব্যবহার করবেন নাকি পানি ব্যবহার করবেন না, এখানেও ইসলাম আছে। এরপরে উঠার পরে বের হওয়ার সময় কোন পা দিয়ে বাইরে হবেন, এখানেও ইসলাম আছে। আবার বের হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করে কোন দোয়া পড়বেন, এখানেও ইসলাম আছে। এক টয়লেটের ভিতরে কতগুলো ইসলামের বিধান, সুবহানাল্লাহ। তাহলে টয়লেটেও ইসলাম বাদে যাওয়া যায় না। ইসলাম এরকম একটা পূর্ণাঙ্গ দিন, সুতরাং যেই টয়লেটে পর্যন্ত ইসলাম ছাড়া যাওয়া যায় না, সুতরাং অফিসে আদালতে ইসলাম ছাড়া যাওয়া যাবে? বাণিজ্যিক প্রতিষ্ঠানে, সচিবালয়ে, যেখানে ঢুকবেন যেখানে যাবেন সেখানে ইসলাম নিয়ে যাইতে হয় মুসলিমকে, কারণ ইসলাম ছাড়া কোনো জায়গায় যাওয়ার সুযোগ মুসলমানের নাই। তাহলে সামাজিক জীবনে ইসলাম নিয়ে চলা আমাদের জরুরি আছে কি নাই? সামাজিক জীবনে ইসলামের বাহিরে না, সামাজিক জীবনে সম্পূর্ণ ইসলাম নিয়ে আমাদেরকে চলাফেরা করতে হবে। সামাজিক জীবনে ইসলাম বলতে কি বোঝায়? সামাজিক জীবনে ইসলাম বলতে আমরা যে সমাজে বসবাস করি, এই সমাজে চতুর্দিকে যে মানুষগুলো আছে, এই মানুষগুলোর সাথে আমাদের সম্পর্কটা কি হবে এটা আগে ঠিক করতে হবে। তারপরে এই মানুষগুলোর সাথে সম্পর্ক ভালো করার জন্য কি করতে হবে, সম্পর্ক যাতে ভালো থাকে এটার জন্য কিছু জিনিস সাথ দিতে হবে। আমাদের আলোচনার বিষয়বস্তু এটাই, সমাজের মানুষগুলোর সাথে কার সাথে আমাদের কি আচরণ হবে আর কি কি কাজ সামাজিক সম্পর্ক ঠিক রাখার জন্য বাদ দেওয়া লাগবে, এটাই হলো আমাদের আজকের মাহফিলের আলোচনার বিষয়বস্তু। সমাজে কয় ধরনের মানুষ বসবাস করে বলেন দেখি এবার। প্রথমে বুঝতে হবে আমাদের সমাজে কয় ধরনের লোক বসবাস করে বলেন। এটা আমাদের একটা ক্লাস, ওয়াজ মাহফিল মানে ক্লাস, এখানে গেলে গান গাম গান আপনারা শুনবেন, এটা ওয়াজ মাহফিল না, এটা একটা এলমি ক্লাস। বলেন দেখি আমাদের এই সমাজে কয় রকমের লোক বসবাস করে, কি আপনারা কোনোদিন চিন্তা করে দেখেন নাই যে আমাদের সমাজে কয় রকমের লোক বসবাস করে? বলেন না দেখি। যে এতে দুই রকম, এক ভাই বলছেন, আবার কেউ একতলাপ থাকতে পারে এটার মধ্যে কয় রকমের লোক বসবাস করে। যে বাকিরা তো সব চুপ করে দিয়েছে, কে সমাজের মানুষ দেখেন না প্রতিদিন এই গ্রামে আশেপাশে যেসব লোক বসবাস করে কয় ধরনের লোক বসবাস করে, ভালো মন্দ না, ইমানের দিক থেকে বলেন। আমাদের কথা হবে ইমানি দিক থেকে, ইমানি দিক থেকে সমাজের মানুষ কয় রকমের বসবাস করে? দুই ধরনের না, তিন ধরনের। আমাদের এই সমাজের চতুর্দিকে যত মানুষ বসবাস করে এই মানুষগুলো তিন ধরনের। এক ধরনের মানুষ হলো বিশুদ্ধ আকীদাওয়ালা ইমানদার, সহি আকীদাওয়ালা ইমানদার, শিরক মুক্ত তাওহীদি ইমানদার, এটা এক ধরনের মানুষ। আরেক ধরনের মানুষ আছে ইমানদার কিন্তু আকীদা বিশুদ্ধ নাই, ইমানদার দাবি করে আবার শিরকও করে, ইমানদার দাবি করে আবার বেদাতও করে, ইমানদার দাবি করে আবার হারাম কাজও করে, এরকম ইমানদারও আছে, আছে না? তিন নম্বরে আছে অইমানদার, অইমানদার মানে মুশরিক। তাহলে আমরা সমাজে তিন ধরনের মানুষ পাইলাম, তিন ধরনের মানুষের সাথে আমার আচরণও হবে তিন ধরনের। কয় ধরনের? তিন ধরনের মানুষের সাথে আমার আচরণ, আমার বন্ধুত্ব, আমার সম্পর্কহীনতা একরকম হবে না। সমাজের তিন ধরনের মানুষের সাথে আল্লাহ পাক তিন ধরনের আচরণ শিখাইছেন, এটার নাম সামাজিক জীবনে ইসলাম। মানুষ তিন রকমের, আচরণ হবে কয় রকমের? তিন রকমের। এক নম্বরে আসেন যে মানুষগুলো আল্লাহর দিন মানে না, অমুসলিম, এরাও তো আমাদের সমাজের জনশক্তি, কি বলেন? এরাও আমাদের সমাজে বসবাস করে, এরকম আছে না? আল্লাহ রাব্বুল আলামিন তিনি শুধু মুসলমানের আল্লাহ নন, তিনি সমস্ত মাখলুকাতের রব, সমস্ত মাখলুকাতের খালেক। ওই অমুসলিম মানুষগুলাকে কে বানাইছেন? যে আল্লাহ ওই মানুষগুলাকে বানাইছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন নীতিমালা ঠিক করে দিছেন ওই মানুষগুলোর সাথে আমাদের আচরণ কেমন হবে। ওই মানুষগুলো আল্লাহর সৃষ্টি, আল্লাহর মাখলুকাত, তাদের সাথে আমাদের চলা ফেরা, সমাজে সমাজে বসবাস করতে হলে আপনি তাদেরকে বাদ দিয়ে সমাজে বসবাস করতে পারবেন না, পারবেন? অমুসলিম বাদ দিয়ে আপনি সমাজে বসবাস করতে পারবেন? তারাও আমাদের সমাজের জনগোষ্ঠী, সুতরাং তাদের সাথে আমাদের সম্পর্কটা কি হবে এটা আগে একজন মুমিনকে ঠিক করে নিতে হবে। একজন মুমিনকে এই ক্ষেত্রে জানতে হবে তিনটা জিনিস। এক নম্বরে জানতে হবে আল ওয়ালা, এক নম্বরে জানতে হবে কি আল ওয়ালা ওয়াল বারা, নাম শুনছেন কোনোদিন? এখনো বাংলাদেশের 99% মুসলমান আছে ওয়ালা বারার নাম শুনে নাই, অথচ ওয়ালা বারা ইমানের গুরুত্বপূর্ণ অবিচ্ছেদ্য একটা অংশ ওয়ালা বারা। তারপরে জানতে হবে মহব্বত, তারপরে জানতে হবে কি মহব্বত, তিন নম্বরে যে জিনিসটাই জানতে হবে সেটি হল আল বার। তিন নম্বরটা কি? আরবিটা বললাম, আবার বাংলাটা বলি। এক নম্বরে জানতে হবে আল ওয়ালা ওয়াল বারা। ওয়ালা বারা মানে হলো অন্তরঙ্গ সম্পর্ক, আবার অন্তরঙ্গ বিচ্ছিন্নতা। ওয়ালা মানে হলো একেবারে অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বত করা, ভালোবাসা, এটার নাম ওয়ালা। আরেকটা হলো আল বারা, একেবারে তার সাথে সম্পর্কহীনতা, মানে অন্তর থেকে কোনো ভালোবাসা নাই। একটা আরেকটার বিপরীত, একটার নাম ওয়ালা, একটার নাম বারা। এটা ইমানের অংশ। কার সাথে আপনি ওয়ালা করবেন, কার সাথে বারা করবেন, আল্লাহ পাক নির্ধারণ করে দিছে। যদি যার সাথে বারা করার কথা ওয়ালা করে ফেলছেন, যার সাথে ওয়ালা করার কথা বারা করে ফেলছেন, আপনার ইমান চলে গেছে। এটা ইমানি কানেকশন, ইমানি সম্পর্ক। এই নীতিমালা না জানার কারণে আমরা সমাজে কার সাথে আমার অন্তরঙ্গ বন্ধুত্ব হবে, কার সাথে আমার অন্তরঙ্গ সম্পর্কহীনতা হবে, এটা জানি না। এজন্য অনেক জায়গায় দেখবেন মসজিদের ইমাম সাহেব, সম্মানিত ইমাম সাহেব, অনেক সময় দেখা যায় মসজিদের একজন নিয়মিত মুসল্লি, একজন তাকওয়াবান মুসল্লি, দিনদার মুসল্লি, পাঁচ ওয়াক্ত সালাতের মুসল্লি, ওই মুসল্লিকে মসজিদ থেকে বের করার জন্য বেনামাজের সাথে সম্পর্ক গড়ে তোলে, বেনামাজি নিয়ে দল পাকায়। এরকম ইমাম সাহেব মাঝে মাঝে দেখা যায় বাংলাদেশে। আমি তো পুরো বাংলাদেশ ঘুরি, সব জায়গায় যাই, অনেক জায়গায় এমন ইমাম সাহেব পাইছি যেই ইমাম সাহেব একজন নিয়মিত নামাজি মুসল্লিকে মসজিদ থেকে বের করার জন্য বেনামাজি মদখোর সুদখোর তাদের সাথে সে সম্পর্ক গড়ে তুলছে। ওই ইমাম সাহেবের ওয়ালা বাড়ার জ্ঞান নাই, ওয়ালা বাড়ার জ্ঞানহীন। কার সাথে তার ওয়ালা হবে, কার সাথে বাড়া হবে, এটা জানে না। নামাজের সাথে ইমাম সাহেবের ওয়ালা হবে, বেনামাজির সাথে, সুদখোরের সাথে, ঘুষখোরের সাথে, মদখোরের সাথে ওয়ালা হইতে পারে না ইমাম সাহেবের। অথচ কিছু স্বার্থের জন্য বা এত্তেবাউল হাওয়ার উনার অনুসারী হয়ে, হাওয়া ফুজারি হয়ে ওই তাদের সাথে সম্পর্ক গড়ে তুলছে, ওয়ালা করে ফেলছে। হাসর হইব কি আমাদের দিন তাদের সাথে? আমি যত বড় বুজুর্গ হই আমার হাসর হবে ওই ওদের সাথে, যাদের সাথে আমার ওয়ালা হবে, ওয়ালা। তাহলে আমরা সূত্র কিন্তু মনে রাখতে হবে। আমরা বলছি সমাজে কয় ধরনের লোক? তিন ধরনের লোক। একটা হলো পুরাপুরি অমুসলিম মুশরিক, আরেকটা হলো পুরাপুরি আকীদাগত বিশুদ্ধ, আমল বিশুদ্ধ, সহি আকীদাগত, আরেকটা হলো নামে মুসলিম কিন্তু আমলিয়াতে আকীদায় মুসলমানের কিচ্ছু নাই। তিন ধরনের মানুষ। প্রথমে আলোচনা করতেছি আমরা যারা সম্পূর্ণ মুশরিক, অমুসলিম, কুফফার, তাদের সাথে আমাদের সামাজিক সম্পর্কটা কেমন হবে। এই সম্পর্কটা বোঝার জন্য তিনটা জিনিস বলছি, একটা হলো ওয়ালা বাড়া, আরেকটা হলো মহব্বত। মহব্বতে আর ওয়ালা বাড়া বেশ কম আছে, মহব্বত আর ওয়ালা বাড়া বেশ কম আছে। মহব্বত মানে কি? ওরা মহব্বত জানে না। মহব্বত মানে কি? ভালোবাসা। আচ্ছা এসকে মানে কি বলেন? এসকে মানে কি? এসকে এসকে মানে প্রেম, আর মহব্বত মানে ভালোবাসা, দুটো এক জিনিস। এসকে আর মহব্বত দুটা কি এক জিনিস কিনা? দুটা দুই জিনিস। আল্লাহ সুবহান ওয়া তাআলার সাথে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মহব্বত করতে হবে, আশকে করা যাবে না, প্রেম করা যাবে না, মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। আচ্ছা আমরা আমাদের আম্মার সাথে প্রেম করি না ভালোবাসি? কি বলেন? মহব্বত করি, আশকে করি না। আমাদের বোন, বোনের সাথে আমরা এসকে করি না, মহব্বত করি? স্ত্রীর সাথে এসক করি, মহব্বত করি, দুটাই করি। তাহলে বোঝা গেল এসকের মধ্যে আর মহব্বতের মধ্যে পার্থক্য আছে। অনেকে বর্তমানে আশেকে রাসুল হয়, রাসুলের সাথে এসকে করে, প্রেম করে, প্রেম খেলা খেলি গানও গায় নাউজুবিল্লাহ। প্রেমের কোন সীমারেখা নাই, প্রেমের কোন নির্দিষ্ট বন্ধন নাই, কিন্তু মহব্বতের সীমারেখা আছে, মহব্বতের বন্ধন আছে, ব্র্যাকেট আছে মহব্বতের ভিতরে। আব্বা আম্মাকে মহব্বত করি, ভালোবাসি দুনিয়ার সকল মানুষের চাইতে, কিন্তু আব্বা আম্মার যে কোনো জায়গায় ইচ্ছা করলে হাত দেওয়া যাবে না, পারবে না হাত দিতে, বলে আমি মহব্বত করি অসুবিধা কি। মহব্বতের এখানে সীমারেখা আছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনটা সময় নির্ধারণ করে দিয়েছেন, খবরদার এই তিনটা সময় আব্বা আম্মার কাছে অনুমতি ছাড়া আব্বা আম্মার রুমে ঢোকা যাবে না। তাহলে আব্বা আম্মার যত মহব্বত করেন, এই তিন সময় অনুমতি ছাড়া আব্বা আম্মার কাছে যাওয়া যাবে না। তাহলে বোঝা যায় মহব্বতের কিছু সীমা রেখা আছে, কিন্তু এশকের কোনো সীমা রেখা নাই। এই জন্য এশক আল্লাহ এবং রাসুলের সামনে এশক হবে না। আজকে আমাদের দেশে আল্লাহর সাথে আশকে করে, আশেকের আল্লাহ হইতে চায়, আশেকে এলাহি হইতে চায়। এই জন্য আশেক হইতে যাই দেখা যায় বাঁশদড়ি উপরে উঠে গেছে, আল্লাহর আশেক হইতেছে। আল্লাহ নাকি চারিদিকে থাকে, আমাদের সমাজের আকীদা। তা আল্লাহ যদি চারিদিকে থাকে তো বাঁশদড়ি উপরে উঠে কেন? আল্লাহ চারিদিকে তো চারিদিকে দৌড়ানোর কথা, আল্লাহর আশেক হয়ে কেউ দৌড়ায় এসে মাইক নিয়ে দৌড় মারে, কেউ হুজুরের গলা ধরে ঝুলে, কেউ স্টেজের মধ্যে নাচে, সব আল্লাহর আশেক হয়ে গেছে, প্রেম করতেছে আল্লাহর সাথে। আল্লাহ সুবহানাহু তাআলার সাথে প্রেম করা যাবে না, আল্লাহর সাথে মহব্বত করতে হবে। সাহাবাই কেরাম প্রেম করেন নাই, মহব্বত করছেন। এই জন্য একজন সাহাবিও জিকির করতে করতে খেজুর গাছে উঠেন নাই। সাহাবাই কেরাম জিকির করার সময় স্বাভাবিক অবস্থায় ছিলেন, কোন অস্বাভাবিক অবস্থা সাহাবাই কেরামের মধ্যে ঢুকে নাই, কারণ তারা মহব্বত করছে, এশকে করেন নাই। তাহলে দুই নম্বরে জানতে হবে মহব্বত, তিন নম্বরে জানতে হবে কি ওয়ালা বারা, এক নম্বরে জানতে হবে, দুই নম্বরে বলছি মহব্বত কি জিনিস মহব্বত বুঝতে হবে, তিন নম্বর হলো আল বার। এত তাড়াতাড়ি বলে গেলে হবে না, তো এত দুর্বল স্টুডেন্ট হলে তো ক্লাস ভালো হবে না। আলবার মানে সদাচরণ, সদাচরণ মানে দেখা হয়েছে সুন্দর কথা বলা, দেখা হয়েছে সৌজন্যমূলক সুন্দর আচরণ করা, এটার নাম হলো আলবার। তিনটার মধ্যে পার্থক্য আছে, ওয়ালাবারা মহব্বত বার, তিনটার মধ্যে তিনটা দেখতে একই রকম। ওয়ালা মানে বন্ধুত্ব, মহব্বত মানেও ভালোবাসা, বার মানে সদাচরণ, দেখতে মনে হচ্ছে একই রকম কিন্তু তিনটার মধ্যে পার্থক্য আছে। তাহলে একজন অমুসলিমের সাথে মুশরিকের সাথে এই তিনটার মধ্যে আমার সম্পর্ক কোনটা হবে বলেন? জি, এক নম্বরে হবে বারা, বারা হবে, দুই নম্বরে বার হবে, বার, বারা এবং বার, এই দুটা সম্পর্ক সবসময় খেয়াল রাখতে হবে একজন অমুসলিমের সাথে। একটা হবে আমার বারা, আরেকটা হবে বার। বারা মানে একজন ইমানদারের সাথে আমার হবে ওয়ালা, অন্তরঙ্গ গভীরতম সম্পর্ক হবে ইমানদারের সাথে, কিন্তু মুশরিকের সাথে ওই সম্পর্কটা আমার হবে না। আমার আব্বা যদি মুশরিক হয়, আমার মাও যদি মুশরিক হয়, আমার ভাইও যদি মুশরিক হয়, আমার বোনও যদি মুশরিক হয়, কিন্তু তাদের সাথে ওয়ালা হবে না, ওয়ালা করা যাবে না। আল্লাহ পাক কোরআনে কারিমে স্পষ্ট করে বলছেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু, তোমাদের ওয়ালি তোমাদের বন্ধু গভীর বন্ধু ওয়ালা হবে এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, ওয়াল্লাযীনা আমানু তিন নম্বরে ওয়ালা হবে ইমানদারের সাথে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কয় না, কারণ অভ্যাস হয়ে গেছে যে হুজুরে কইতে হইব যে সবাই আসমান জমিন কাবায় বলেন সুবহানাল্লাহ, সবাই আসতে বলেন আলহামদুলিল্লাহ, সবাই জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের বক্তারা এরকম বলে তো এজন্য শ্রোতারও অভ্যাস হয়ে গেছে, এটাও সুন্নতের খেলাফ। এরকম বক্তা কমান করা যাবে না। বক্তারা বলবে না যে সবাই সুবহান আল্লাহ কন, জোরে কন, আস্তে কন, সুবহান আল্লাহ নিজের থেকেই বলতে হবে, এটাই সুন্নাহ। এজন্য কথাগুলো শুনলে একটু সুবহান আল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহু আকবার বলবেন, নাউযু বিল্লাহ বলবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, এটা জিকিরের মজলিস, এটা জিকির চলতেই থাকবে, জিকিরও চলবে, দোয়াও চলবে, প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনার মধ্যে। এটার নাম হালাকাতুল জিকির, এটার নাম মজলিসুল জিকির। তাহলে মুশরিকের সাথে কি হবে? আজকে তো স্টুডেন্ট খুবই দুর্বল, মুশরিকের সাথে কি কি হবে? বারা হবে, বার হবে। মুশরিকের সাথে কখনো ওয়ালা করা যাবে না, মুশরিকের সাথে অন্তরের অন্তঃস্থল থেকে কোনো বন্ধুত্ব কায়েম করা যাবে না। যদি মুশরিকের সাথে অন্তরের অন্তঃস্থল থেকে বন্ধুত্ব হয়, কিয়ামতের ময়দানে হাশর হবে আমার ওই মুশরিকের সাথে। ওয়ালা যদি মুশরিকের সাথে হয়, হাশর হবে ওই মুশরিকের সাথে। তাহলে মুশরিকের সাথে কি হবে? ওয়ালা যদি না হয় কি হবে? বারা হবে। বারা মানে আবার শত্রুতা করা না, অন্তরঙ্গ সম্পর্ক হবে না কিন্তু শত্রুতাও হবে না। তারা আমাদের সমাজের নাগরিক, তারা আমাদের সামাজিক এই পরিবারের অংশ, তাদের সাথে হবে বারা। যেমন ইব্রাহিম আলাইহিসসালাম এই ব্যাপারে স্পষ্ট নীতিমালা ব্যক্ত করেছিলেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً إِنِّي أَرَاكَ وَقَوْمَكَ فِي ضَلَالٍ مُبِينٍ। ইব্রাহিম আলাইহিসসালাম তার বাবাকে লক্ষ্য করে, তার কাউমকে লক্ষ্য করে বললেন, ও আমার বাবা, ও আমার কাউম, আমি তোমাদেরকে দেখতেছি তোমরা সুস্পষ্ট গোমরাহির মধ্যে আছো, তোমরা শিরকের মধ্যে আছো। ইব্রাহিম আলাইহিসসালাম দেখলেন তার বাবা এবং কাউমের লোকেরা নক্ষত্র পূজারী, চাঁদের পূজারী, সূর্যের পূজারী। ইব্রাহিম আলাইহিসসালাম ঘোষণা দিলেন, ক্বালা ইয়া কাউমে ইন্নি বারিউম মিম্মা তুশরিকুন। ও আমার কাউমের লোকেরা শুনে রাখো, তোমরা আমার আত্মীয় স্বজন ঠিক আছে, তোমরা আমার বাপ চাচা জ্যাঠা ভাতিজা সব ঠিক আছে, কিন্তু ইন্নি বারিউম মিম্মা তুশরিকুন, যারা শিরক করে আমি ইব্রাহিম তাদের সাথে বারা করে নিলাম। ইন্নি বারিউম মিম্মা তুশরিকুন, তোমাদের সাথে আমার ওয়ালা নাই, তোমাদের সাথে আমার বারা, মানে তোমাদের থেকে আমি সব অন্তরঙ্গ বন্ধুত্বের সম্পর্ক বিচ্ছিন্ন করে দিলাম বাপের সাথে। ইব্রাহিম আলাইহিসসালামের বাপ, নিজের বাপ, বাপও শিরক করার কারণে ইব্রাহিম আলাইহিসসালাম বলতেছেন, ইন্নি বারিউম মিম্মা তুশরিকুন, তুমি আমার বাপ হতে পারো কিন্তু শিরক করার কারণে তোমার সাথে আমার ওয়ালা নাই, অন্তরঙ্গ সম্পর্ক নাই, সম্পর্ক বিচ্ছিন্ন শিরকের কারণে। তাহলে সমাজে যারা মুশরিক থাকবে তাদের সাথে ওয়ালা হবে না, তাদের সাথে কি হবে? বারা হবে। তাহলে তাদের অনুষ্ঠান আদি হবে, ধর্মীয় উৎসব হবে, সেই উৎসবে আমরাও যাই দলে দলে যোগ দিব নাকি? জি না, অনুষ্ঠান সবার, সবার অনুষ্ঠান সবার যদি হয় আপনার হাসর কেয়ামত হবে সবাই। একসাথে জাহান্নামে যাওয়া লাগবে, ওই শিরকি উৎসব, শিরকি অনুষ্ঠান যা হবে তার সাথে যদি আপনি একাত্মতা করেন আপনিও জাহান্নামে যাবেন, যত হাজি গাজি বুজুর্গ যাই হন, কারণ আপনার সাথে তার ওয়ালা হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলছেন, সুনানে বাইহাকির হাদিস, সহিহ হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা বিবিলাদিল মুশরিকিন وَصَنَعَ نَيْرُوزَهُمْ وَمَهْرَجَانَهُمْ حُشِرَ مَعَهُمْ يَوْمَ الْقِيَامَةِ। যে ব্যক্তি কোন মুশরিকের দেশে বসবাস করার কারণে মুশরিকদের নববর্ষের উৎসব, মুশরিকদের নবান্ন উৎসব, মুশরিকদের বিভিন্ন ধরনের পূজা পার্বণ অনুষ্ঠান যা আছে ধর্মীয় আচার অনুষ্ঠান, এই আচার অনুষ্ঠানে যদি কোন মুসলমান যোগ দেয়, কিয়ামতের ময়দানে হাশর হবে তার তাদের সাথে। কি সুবহানাল্লাহ না আলহামদুলিল্লাহ? নাউযুবিল্লাহ। আপনি ওইসব অনুষ্ঠানে, ধর্মীয় আচার অনুষ্ঠানে যোগ দিবেন? যদি বলেন যে ভাই ঠিক আছে আমরা সবাই বাঙালি, আমাদের সবাই অনুষ্ঠান এটা, তা হাসর হইব তাদের সাথে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট কথা। কিন্তু যারা প্রশাসনে থাকবেন, রাষ্ট্রে থাকবেন, তারা নিরাপত্তা দিবেন, তাদেরকে তাদের ধর্ম পালনের সুযোগ সুবিধা নিশ্চিত করবেন, যাতে কোনো প্রকারের তাদের ধর্ম পালনে বাধা সৃষ্টি না হয়, এটা তাদের অধিকার আছে। কিন্তু তারা করবে, আমরাও সমাজের মানুষ, এক জায়গার মানুষ, সবাই মিলে দলে দলে অংশগ্রহণ করব, তাদের ওখানে যে খাবো, যে ভাই আমারও খই চিরা মুড়ি দেন, নাস্তা দেন, খাই, হাসর হবে তাদের সাথে। এটার নাম ওয়ালা এবং বারা। সমাজে মুশরিক থাকবে, অমুসলিম থাকবে, অমুসলিমের কোন কৃষ্টি কালচার সংস্কৃতি অনুসরণ করা যাবে না। অনুসরণ যদি করেন তাহলে আপনি তাদের এই অন্তর্ভুক্ত হবেন, তাদের সাথে ওয়ালা হয়ে যাবে, তাহলে আপনার চুল কাটবেন, মুশরিকের মতো চুল কাটা যাবে না, ওই মুশরিকদের মতো দাড়ি রাখা যাবে না, এখান দিয়ে একটু কাটলেন, এখান দিয়ে একটু কাটলেন, বিভিন্ন ডিজাইনে মুশরিকি ডিজাইনে দাড়ি রাখা যাবে না, মুশরিকি ডিজাইনে হাফ প্যান্ট পরে পরে ঘোরাফেরা করা যাবে না, মুশরিকি ডিজাইনে হাতের মধ্যে ছুরি লাগাই লাগাই ঘোরাফেরা করা যাবে না, মুশরিকি ডিজাইনে গলার মধ্যে চেইন লাগাই লাগাই, স্বর্ণের চেইন লাগাই হাঁটা যাবে না, মুশরিকি ডিজাইনে বিভিন্ন রকমের আংটি লাগাই লাগাই হাঁটা যাবে না, মুশরিকি ডিজাইনে লাল সুতা হাতে বান্দি বান্দি হাঁটা যাবে না। মুশরিকদের কোন কৃষ্টি কালচার আপনার মধ্যে ঢুকতে পারবে না। মুশরিকি অনুসরণে ওই বিভিন্ন চ্যানেলে মুশরিকদের থেকে দেখে দেখে শাড়ি ব্লাউজ কাপড় চোপড় অনুসরণ করা যাবে না। আমাদের মা বোনেরা তো এখন মুশরিকদের কাপড় চোপড় এত পছন্দ, অমুসলিমদের বিভিন্ন রকমের জিনিস দেখে আর খুঁজতে থাকে কোন মার্কেটে পাওয়া যাবে ওইটা। যদি ওখানে দেখে পাখির জামা, গরুর জামা, ছাগলের জামা, কুকুরের জামা, ওগুলো কেনার জন্য মহাব্যস্ত আমাদের মা বোনেরা আজকে। এই জন্য মুশরিকের সাথে সবসময় খেয়াল রাখতে হবে, আমার বারা, আমার ওয়ালা হবে না। সুতরাং তার কোন কৃষ্টি কালচার সংস্কৃতি আমার জীবনে, আমার পরিবারে আসতে পারবে না। এজন্য প্রত্যেক পরিবারের প্রধানকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি ওয়ার রাজুলু রাঈন ফি বাইতিহি ফি আহলিহি ওয়া হুয়া মাসউলুন আন রাঈয়াতিহি। প্রত্যেকটা মানুষ তার পরিবারের একজন দায়িত্বশীল, একজন রাখাল। তার পরিবারে যদি মুশরিকি কালচার, মুশরিকি সংস্কৃতি, শেরেক ঢুকে, এটার জন্য কিয়ামতের ময়দানে তার জবাবদিহি করা লাগবে। সে যত বুজুর্গ হোক, যত হাজি হোক, যত গাজী হোক, যেই হোক না কেন, কিয়ামতের ময়দানে তাকে জাহান্নামে যেতে হবে। প্রত্যেকটা মুসলিমের পরিবার হবে শেরেক মুক্ত পরিবার। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিয়েছিলেন, ইন্না আলা আব্দুল্লাহ লা আগনিয়া ওয়ানিশ শিরকে। আব্দুল্লাহ বিন মাসউদের পরিবার একটা শিরক মুক্ত পরিবার। এজন্য পরিবারে খেয়াল রাখতে হবে, আমার স্ত্রীর মধ্যে, আমার ছেলেমেয়ের মধ্যে কোন মুশরিকি অমুসলিমদের কোন কৃষ্টি কালচার ঢুকছে কিনা। এজন্য মুশরিকের সাথে আমার সম্পর্ক, সামাজিক সম্পর্ক ঠিক রাখতে হবে, যে আমার সম্পর্ক হবে কি বারা। দুই নম্বরে আসেন, মহব্বত করা যাবে না, মুশরিককে মহব্বত করা যাবে না। মহব্বত কাকে করতে হবে? হ্যাঁ, এক নম্বরে মহব্বত করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনকে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ইমানদার তারা সবচেয়ে বেশি মহব্বত করে, ভালোবাসে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে, তারপরে ভালোবাসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তারপরে ভালোবাসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদেরকে, তারপরে ভালোবাসে যুগে যুগে যারা এই আকীদার উপরে যারা অতিবাহিত হয়ে গেছেন, সাহাবায়ে কেরামের আকীদার উপরে, মানহাজের উপরে যে সমস্ত সালাফে সালেহীন অতিবাহিত হয়েছেন তাদেরকে ভালোবাসে, এবং বর্তমান দুনিয়াতে যারা বিশুদ্ধ আকীদার অধিকারী, যারা শিরক মুক্ত বেদাত মুক্ত, তাদেরকে মহব্বত করবে। মহব্বত কোন মুশরিককে মহব্বত করা, আবার মহব্বত করা যাবে না মানে শত্রুতা করবেন তাও না, তার সাথে হবে তিন নম্বর সম্পর্কটা বার। বার মানে কি? সদাচরণ। মুশরিকের সাথেও আপনি খারাপ আচরণ করতে পারবেন না, যে তোরে মিয়া তোরে ভালোবাসি না, এই জন্য খালি গালি গালাজ করবেন দেখলে নাকি, মারামারি করবেন। মুশরিকের সাথে সদাচরণ করতে হবে, সদাচরণ মুশরিকের সাথে করতে হবে, সুন্দর কথা বলতে হবে, সুন্দর আচরণ করতে হবে তার সাথে। তার সাথে কোনো দুই নম্বরই করা যাবে না, কোনো প্রতারণা করা যাবে না। সামাজিক যত রকমের ভালো আচরণ আছে সব আপনি মুশরিকের সাথে করবেন, কিন্তু ওয়ালা করা যাবে না, মহব্বত করা যাবে না। করতে হবে কি? সদাচরণ। আল্লাহ পাক সূরা আল মুমতাহিনার মধ্যে বলে দিছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ্দীন ওয়ালাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোন মুশরিক তোমাদের সাথে যুদ্ধ না করে, তোমাদেরকে তোমাদের নিজের মাতৃভূমি থেকে দেশ থেকে বাহির করে না দে, ওই মুশরিকের সাথে সদাচরণ করবা, আনতাবার রুহুম বার করবা, তাবার রুহুম তাদের সাথে সদাচরণ করবা, ওয়া তুকসিতু ইলাইহিম তাদের প্রতি ইনসাফ করবা, অমুসলিমদের প্রতি সদাচরণ করবা এবং ইনসাফ করবা। একজন অমুসলিম তোমার সমাজে, তুমি মেম্বার, তুমি চেয়ারম্যান, তুমি একটা বড় পদের অধিকারী, তোমার কাছে অমুসলিম বিচারের জন্য আসছে, তুমি সম্পূর্ণরূপে ন্যায় বিচার ইনসাফ কায়েম করবা। এই কথা করবা না যে তোমার মুসলমান ভাই দোষ করছে, কইবা যে না না না, এখানে মুসলমান দোষ করলেও এই আমার ভাই, এর সাথে আমি আছি, ওই অমুসলিম ন্যায় করলেও এটারে অন্যায়, মুসলিম অন্যায় করলেও ন্যায়, এইরকম বেইনসাফি করা যাবে না। দেখেন ইসলাম কিভাবে অমুসলিমদের অধিকার সংরক্ষণ করছে, কিন্তু আজকে নিউজিল্যান্ডের মতো জায়গায় আমাদের কতগুলা মুসলিম ভাইকে নির্মমভাবে গুলি করে শাহাদাত বরণ করতে হয়েছে, জানেন না সবাই, পত্র পত্রিকায় মিডিয়া দেখছেন না। আল্লাহ পাক ওই ভাইদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, এবং সারা বিশ্বকে আজকে এই খ্রিস্টান জঙ্গিদের বিরুদ্ধে, ইহুদি জঙ্গিদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। কোন মুসলমান কোন জায়গায় একটু কিছু হইলে মুসলিম জঙ্গি, মুসলিম জঙ্গি, কিন্তু দুনিয়ার সবাই দেখতেছে একজনে কতগুলো মুসলিমকে হত্যা করলো, কিন্তু কেউ বলে না যে খ্রিস্টান জঙ্গি। জঙ্গিবাদের কোনো ধর্ম নাই, যে ধর্মের হোক সেই ধর্মের জঙ্গি, মুসলিমদের মধ্যে জঙ্গি হয় না, মুসলিম জঙ্গিবাদের শিক্ষা দেয় না। হয়তো মাঝে মধ্যে কোনো ভাই আমরা দেখি বিপদগামী হয়েছে কোনো কারণে, এটা হইতেই পারে, এটা সব ধর্মে হয়, কিন্তু খ্রিস্টানেরা ইহুদিরা পরিকল্পিতভাবে জঙ্গিবাদ তৈরি করে। ফিলিস্তিনে আমাদের ভাইদেরকে প্রতিনিয়ত যারা হত্যা করতেছে, এরা পরিকল্পিত জঙ্গি, তাদের বাড়ি ঘর সব দখল করছে, আবার তাদেরকে হত্যা করে। মিয়ানমারে যারা আমাদের মুসলিম ভাই বোনদেরকে হত্যা করেছে এবং বিতাড়িত করে আমাদের দেশে দিয়েছে, এরা পরিকল্পিত জঙ্গি, বৌদ্ধ জঙ্গি। আবার নিউজিল্যান্ডে যারা মারছে এরা খ্রিস্টান জঙ্গি, কিন্তু দুনিয়া এদেরকে জঙ্গি বলে না, বলে যে একজন আততায়ী, একজন বন্দুকধারী, একজন অমুক তমুক, কত পরিচয় দে, কিন্তু এইসব কোনোটাই তাদের মূল পরিচয় না, তারা মূলত অরিজিনাল জঙ্গি। আমরা এটা তীব্র নিন্দা জানাই, এবং সারা দুনিয়ার মুসলিমকে ঐক্যবদ্ধভাবে এটার প্রতিবাদ জানানো উচিত, মুসলিমদের নিরাপত্তার স্বার্থে। তাহলে আমরা যে কথাটা বলতেছিলাম, অমুসলিমের সাথে কি হবে, ওরে ক্লাস ভুলে গেছে বার। আল্লাহ পাক বলতেছেন, কোন অমুসলিমের সাথে সদাচরণ করা, ইনসাফ করার ব্যাপারে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস দেখি, আসমা বিনতে আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না উম্মি কাদিমাত আলাইয়া ওয়া হিয়া মুশরিকা, আমার মা এসেছেন আমার কাছে কিন্তু আমার মা মুশরিকা, আমার মা মুশরিক, আমার মা শিরক করেন, আমার মাকে আমার ঘরে ঢুকতে দিই নাই, বাইরে বসাই রেখেছি, আমার মায়ের সাথে কি আমি সদাচরণ করতে পারবো? নিজের মা মুশরিক, এজন্য মাকে ঘরে ঢুকতে দেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, সেলি উম্মাকে, তোমার মা মুশরিক হতে পারে কিন্তু মায়ের সাথে তুমি সদাচরণ কর। এই সদাচরণটা ইমানের কারণে নয়, মায়ের কারণে, মাতৃত্বের কারণে। তাহলে মা বাবা যদি মুশরিক হয়, মা বাবার সাথে সদাচরণ করতে হবে, বেয়াদবি করা যাবে না, মা বাবারে খাওয়াইতে হবে, মা বাবার চিকিৎসা করতে হবে, মা বাবার খেদমত করতে হবে, মা বাবার যা যা দরকার সব করতে হবে, মা বাবা মুশরিক হইলেও। এটার নাম বার, এটার নাম সদাচরণ। সুতরাং সমাজে যত অমুসলিম আছে তাদের প্রতি আমাদের সদাচরণ অব্যাহত থাকবে, কিন্তু তাদের সাথে ওয়ালা করা যাবে না, তাদের সাথে মহব্বত গড়ে তোলা। কিন্তু আজকে আমাদের অনেক মুসলমান দেখা যায় মুশরিকের সাথে ওয়ালা, মুশরিকের সাথে মহব্বত। মুশরিকের কৃষ্টি কালচারকে ইসলামের কৃষ্টি কালচারের সাথে বেশি মহব্বত করে। আজকে দেখে না মুসলিমের বিবাহের অনুষ্ঠান, বুঝতেই পারবেন না এটা মুসলমানের বিয়ের অনুষ্ঠান নাকি ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধদের বিয়ের অনুষ্ঠান। গান বাজনা চলতে থাকে মাইকে জোরে সোরে, তা গান বাজনা কি মুসলমানের সংস্কৃতি? মুশরিকের সংস্কৃতি। আপনি গান বাজনা করলেন মানে মুশরিকের সাথে আপনি ওয়ালা করলেন, আপনার হাসর হবে মুশরিকের সাথে। আপনি গায়ে হলুদের নামে অশ্লীলতার অনুষ্ঠান চালু করে দিলেন, আপনার হাসর হবে ওই মুশরিকদের সাথে। এরপরে আজকে দেখেন বার্থডে, জন্ম দিবস, মৃত্যু দিবস, বিবাহ দিবস, অমুক দিবস, তমুক দিবস, এই জাতীয় যতগুলো আছে এগুলো সব মুশরিকদের অনুষ্ঠান। এগুলা পালন করার মানে হলো আপনি মুশরিকদের সাথে ওয়ালা কায়েম করছেন। সুতরাং মুশরিকের সাথে কোনো অবস্থায় ওয়ালা করা যাবে না। তাহলে এক শ্রেণী গেল, এবার আসেন আরেক শ্রেণী। আরেক শ্রেণী হলো যেই ইমানদার ভাই তার আকীদা বিশুদ্ধ, তার আকীদা বিশুদ্ধ, তিনি শিরক মুক্ত, তিনি কোনো শিরক করে না, তার আমলের ভিতরে আকীদার ভিতরে কোনো শিরক নাই, তার আমলের মধ্যে কোনো বেদাত নাই, শিরক মুক্ত, বেদাত মুক্ত, এইরকম সমাজে কিছু ভাই আছে না? আবার নামাজি, এদের সাথে সম্পর্কটা কি হবে? এদের সাথে ওয়ালাও হবে, মহব্বত হবে, বারও হবে, তিনটা হবে। এদের সাথে ওয়ালা হবে, মহব্বত হবে, বার হবে। এদের সাথে ওয়ালা কায়েম করতে হবে আমার ভাই, এমনকি নিজের মায়ের পেটের ভাইও যদি মুশরিক হয়, নিজের মায়ের পেটের ভাই যদি বেনামাজি হয়, তার থেকে আমার আরেকজন ভাই নামাজি, তার আকীদা বিশুদ্ধ, শিরক মুক্ত, বেদাত মুক্ত, ওই ভাই আমার কাছে মায়ের পেটের ভাইয়ের চাইতেও অন্তরঙ্গ ভাই। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের ইতিহাস খুলে দেখেন, অনেক সাহাবায়ে কেরাম নিজের ভাইয়ের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করেছেন, বাবার সাথে, মায়ের সাথে, আত্মীয় স্বজনের সাথে মক্কা মুকাররমা থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করে মদিনা মুনাওয়ারা চলে গেছেন। কিন্তু মদিনা মুনাওয়ারায় গিয়ে সেই সুদূর আফ্রিকা থেকে আসা বেলাল, কুচকুচে কালো কৃষ্ণাঙ্গ মানুষ, তার সাথে তাদের এমন ভ্রাতৃত্ব, এমন ভাই কায়েম হয়েছে যেটা মায়ের পেটের ভাইয়ের সাথেও ভাই হয় না। সুবহানাল্লাহ। হিজরত করে করে মদিনা মুনাওয়ারার দিকে যত ভাই গেছেন, মদিনার আনসার ভাইয়েরা তাদের বাড়িঘর অর্ধেক অর্ধেক ভাগ করে করে ভাইকে দিয়ে দিয়েছেন। বর্তমানে মায়ের পেটের ভাই মায়ের পেটের বাইরে জায়গা জমিন দিতে চায় না, ভাই বোনকে জায়গা জমিন দিতে চায় না। আর সাহাবায়ে কেরাম কোথায়? মক্কা 450 কিলোমিটার দূরে। সেখান থেকে হিজরত করে আসা ভাইয়েরা মদিনা মুনাওয়ারায় আসার পরে একমাত্র ইমানি ভাতৃত্বের কারণে, ইমানি ভাইয়ের কারণে একজন আরেকজনের জায়গা জমিন ভাগ করে করে দিয়ে দিছেন, নিজের ঘর ভাগ করে দিয়ে দিছেন। এবং ঘরের মধ্যে কাপড় সবর লুঙ্গি যদি 4টা থাকতো 2টা ভাগ করে ওই ভাইয়েরে দিয়ে দিছেন। সুবহানাল্লাহ। ঘরের মধ্যে বিছানা পাটি যদি 4টা থাকতো 2টা ভাগ করে ভাইয়েরে দিয়ে দিছেন। হাড়ি ফাতিল যদি 10টা থাকতো 5টা ভাগ করে দিয়ে দিছেন। আল্লাহু আকবার। এটার নাম হলো ওয়ালা। ওয়ালা কাকে বলে? এটা সাহাবায়ে কেরাম থেকে শিখতে হবে। সাহাবায়ে কেরাম একজন আরেকজনের এমন ওয়ালা করছেন যেটা দুনিয়ার ইতিহাসে এমন নজির নাই, কিয়ামত পর্যন্ত এমন নজির হবেও না। আজকে মুসলমান সমাজে মা ফাতেমা জারি শোনায়, মা ফাতেমা জারি শুনছেন? জি। আজকের এই আধুনিক যুগে, সভ্য যুগেও এখনো সমাজে এমন অসভ্য, এমন পাগল, এমন মূর্খ মানুষও আছে যারা এখনো মা ফাতেমা জারি শুনে। আছেন? আজকের এই যুগে, সভ্যতার যুগে এরকম মানুষ থাকার কথা না, তাও সমাজে আছে। কত বড় ডাহা মিথ্যা কথা! কয় কুলসুমের বাড়িতে বিরাট জিয়াফত হয়েছে, ফাতেমারে গরিব দেখে দাওয়াত দেয় নাই। আহারে আমি কি তোর বোন ছিলাম না রে, আর সবাই কান্দে। এই কথা কইলে কান্দা শুরু করে, বোন ছিলাম না রে কইলে। হাসান হোসেন দেখো গরিব দেখি, খালার বাড়িতে এত বড় জিয়াফত হাসান হোসেনের দাওয়াত দেয় নাই। নাউজুবিল্লাহ। যেই সাহাবায়ে কেরাম পানির পিপাসা ধরছে আরেকজনের, 5-6 জন সবাইরে পানির পিপাসা, পানি আছে অল্প একটু, নিজে পানিটা খায় না, আরেক ভাইকে বলতেছে ভাই পানি আপনি খান, এই কয় আপনি খান, এই কয় আপনি খান, কেউ পানি খায় না। আল্লাহ আকবার। সবার পানির পিপাসা কিন্তু কেউ পানি খায় না, একজন আরেকজনের দে, একজন আরেকজনের দে। তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করছেন যে সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য হইল এরা নিজে ক্ষুধার্ত, নিজে পিপাসত্ব হইল। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, নিজেরা মারা যাইতেছে তাও নিজে না খায় আরেক ভাইরে খাওয়ায়। সুবহানাল্লাহ। আমি একদিন ওমরা গেছি, তো মদিনা থেকে মসজিদে নববী থেকে মসজিদে কুবায় যাব, তো ড্রাইভারের পাশে 2টা সিট, আমি মনে করছি 1টা সিট, তা আমি সামনে দিয়ে বসছি ড্রাইভারের পাশে দিয়ে। এখন ওখানে 2 জন বসাইব, তো আমি 2টা সিটের মধ্যে দেখলাম যে এটা ভালো, ওই মাঝখানে যেটা এটা তো ভালো না, মানে একটু উঁচু, বসতে এত আরাম হবে না, পাশেরটা একটু আরাম। তা আরেকজন ভাই মিশরি ভাই তিনি উঠতে আসছে, আমি কি করলাম যে আমি তো বাঙালি আর বাঙালির অভ্যাস তো এটাই যে বালোটা নিজে আরেকজনের বালোটা দেওয়া যাবে না। আমি কি করলাম, নেমে ওই ভাইয়েরে বললাম যে আপনি মাঝখানে বসেন আমি পাশে বসি। আল্লাহ আকবার। তখন ওই ভাই আমাকে বললেন ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আল্লাহ আকবার। তখন আমার চোখের পানি চলে আসছে। ওই ভাই আমাকে কোরআনের আয়াত শুনাই দিলেন যে সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য ছিল নিজে কষ্ট করবে, বাইরে কষ্ট দিবে না। সুবহানাল্লাহ। এই শিক্ষা আমরা এই সমাজে পাই নাই, কারো থেকে পাই নাই, আলেমুল আমাদের থেকেও পাই নাই, কোন পীর বুজুর্গ মাশায়েখ থেকেও পাই নাই। ওই দিন আমাকে একজন বললো, কয় ভাই আমার এলাকায় একজন পীর সাহেব আসছেন, বাংলাদেশের নাম করা পীর, যার লক্ষ লক্ষ মুরিদান আছে, ওই পীর খাটের উপরে বসে খাইতো, মুরিদদেরকে খাদেমদেরকে বসাইছে খাটের নিচে, মানে পীরের সাথে উপরে উঠে বসার তার কারো অধিকার নাই। নাউজুবিল্লাহ। এটা মুশরিকি খাসিয়ত, তাগুতি খাসিয়ত, এটা মুসলমানের খাসিয়ত না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের সাথে এক প্লেটে বসে একসাথে খাইছে। একবার আলিশান ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসছেন, সাহাবায়ে কেরাম নিচে পায়ের গোড়া দিয়ে বসছে, এমন ঘটনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কোনোদিন ঘটে নাই। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কোন জায়গায় যদি উত্তম বসার ব্যবস্থা করা হইতো খাওয়ার জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইভাবে খাইতেন না, একেবারে সাধারণ লেভেলে বসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়া দাওয়া করতেন। আজকে এক শ্রেণী ইসলামের নামে ধর্ম ব্যবসা কায়েম করছে সমাজে, আর আমরা ওই ধর্ম ব্যবসার যোগান দিই। ওই ধর্ম ব্যবসা না করলে আবার আমরা তাদেরকে আলেম মনে করি না। মানে ধর্ম ব্যবসাটা এমন ভাবে প্রচারিত হয়েছে, ধর্ম ব্যবসায়ীরা সমাজে বড় বড় আলেম সেজে বসে আছে। এই জন্য আমার ভাইরা, সাহাবাই কেরামের বৈশিষ্ট্য, নিজের একজন ইমানদার ভাইকে নিজে কষ্ট করি তাকে অগ্রাধিকার দিবে। সেই সাহাবাই কেরাম বলে জিয়াফত দিছে আর ফাতেমারে দাওয়াত দেন, হাসান হোসেনের দাওয়াত দেন, কত বড় ইমান বিধ্বংসী কথা। সাহাবাই কেরামের চরিত্রের উপরে কলঙ্ক, এটা শিয়ারা বাইর করছে, ইহুদিরা বাইর করছে। শিয়ারা সাহাবাই কেরামকে গালিগালাজ করে, শিয়ারা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার মহব্বতে অতিরঞ্জন করে, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মহব্বতে অতিরঞ্জন করে। এই জন্য তারা এই ফর্মুলা বাহির করছে, এই জারি বাহির করে দিছে। আর বাংলাদেশের সুন্নি মুসলমানের ঘরে ঘরে ফাতেমার জারি চলে, আবার কয় মা ফাতেমা, নাউজুবিল্লাহ। ফাতেমা মা হইল কেমনে? ফাতেমা আমাদের কি হয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা শুধুমাত্র আমাদের আম্মা। আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে বলে দিছেন, আর বাকি সমস্ত মহিলারা আমাদের বোন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আমাদের বোন। একদিন এক ইমাম সাহেবকে জিজ্ঞাসা করা হলো যে আপনি যে মা ফাতেমা কইতেছেন কেন, মা বললেন? কয় বোন বললে মর্যাদা বেশি বোঝা যায় না, মা বললে একটু সম্মান বেশি বোঝা যায়। তা আমি বললাম ঠিক আছে, আসলে কথাটা খুব সুন্দর, যুক্তিটাও ঠিক আছে। আপনি বাড়িতে যাই আজকে আপনার স্ত্রীকে ভাবিকে নাম ধরে ডাকিয়েন না, বলে আম্মা কোথায়, আম্মা আসনে ঘরে, তাহলে সম্মান বাড়ি যাইব। কারণ অমুকের মা কই বা নাম ধরে ডাকলে মান সম্মান কমে যাইব। বোনের বলে মা ডাকলে সম্মান বাড়ে, নাউজুবিল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আমাদের দিনী বোন, এটাতেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার সম্মান। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার মা বললে সম্মান বাড়ে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারা একজনের কলিজাতে সিঁড়ি আরেকজনের খাওয়াইতে পারে নাই, এরকম মহব্বত করতো একজন আরেকজনের। আর সেই জায়গায় তাদের চরিত্রে কলঙ্ক লেপন। তাহলে ওয়ালা কাদের থেকে শিখতে হবে? সাহাবাই কেরাম থেকে। সাহাবাই কেরাম রাদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন একজনের সাথে কিভাবে আরেকজন ওয়ালা কায়েম করেছিলেন, ঠিক একই ভাবে আজকে একজন ইমানদার আরেকজন ইমানদারের সাথে ওয়ালা কায়েম হবে সমাজে। আল্লাহ পাক এর জন্য কোরআনে কারিমে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাদুহুম আউলিয়াউ বাদ ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদাররা খবরদার, ইহুদি নাসারাদেরকে তোমরা আউলিয়া হিসাবে, ওয়ালি হিসাবে, বন্ধু হিসাবে গ্রহণ করিও না। বাদুহুম আউলিয়া ও বাদ, তারা একজন আরেকজনের ওয়ালি, তারা একে অপরের সাথে ওয়ালা করে। ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, যদি মুশরিকদের সাথে ওয়ালা কায়েম করো তুমিও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবা, তুমিও মুশরিক হয়ে যাবা, মুশরিকের সাথে ওয়ালা করবা, তোমার ওয়ালা হবে। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু, তোমার ওয়ালা হবে আল্লাহর সাথে, রাসূলের সাথে, ইমানদারের সাথে। কি রকম ওয়ালা হবে? মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম কামাসালিল জাসাদ, ভালোবাসার দিক থেকে, মহব্বতের দিক থেকে, সহযোগিতার দিক থেকে দুনিয়ার সমস্ত মুমিন একটা বডির মতো, একটা শরীরের মতো। ইজাস্তাকা মিনহু উদবুন, ওই শরীরের কোন একটা অঙ্গে, কোন একটা অংশে যদি ব্যথা অনুভূত হয়, তাদা আলাহু সাইরুল জাসাদে বিসাহারে ওয়াল হুম্মা, পুরাটা শরীর ওই ব্যথার কারণে ব্যথিত হয়। আপনার ডায়াবেটিস পরীক্ষা করব, এখান দিয়ে খালি একটু এমনি গুতা দিছে আঙ্গুলের মাথা দিয়ে, দেখবেন এই গুতার এখানের এই ব্যথাটা মাথা থেকে শুরু করে পা পর্যন্ত পুরো শরীরে অনুভব হয়েছে, হয়েছে না? পায়ের নিচে দিয়ে একটা কাটা, ছোট্ট একটা কাঁটা ফুটছেন, দেখবেন ওই কাঁটা পায়ের নিচের থেকে শুরু করে মাথা পর্যন্ত পুরো শরীর ওই ব্যথায় অনুভূত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসবাস করবে, এরকম এক জায়গায় ব্যথা অনুভব হলে পুরো শরীরে যেমন ব্যথা অনুভব হয়, একজন মুসলিম কোন এক জায়গায় কষ্ট পাইলে পুরো মুসলিম সমাজে কষ্ট অনুভব হবে। যদি কষ্ট অনুভব না হয় বুঝতে হবে ওই মুসলমানের ঈমান নাই, বুঝতে হবে শরীরের এই অংশে আপনি কোনো ব্যথা পান নাই, তার তলায় অংশ প্যারালাইজড হয়ে গেছে, শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এই জন্য কোন মুসলিম যদি আরেক মুসলিমের ব্যথায় ব্যথিত না হয় তার বুঝতে হবে ঈমান আসে না, ঈমান নাই। আজকে সমাজে এক মুসলিম আরেক মুসলিমের কষ্ট দে, কষ্ট দে না, একই সমাজে মুসলমান মুসলমানের কষ্ট দে, এক মুসলমান আরেক মুসলমানের সালাম দিলে টুপির দিকে তাকায়, আপনি সালাম দি দেখিয়েন টুপির দিকে তাকায়, সালাম দিলে কেন টুপির দিকে তাকায়, আমার দলের টুপির সাথে তার টুপিটা মিলছে কিনা, যদি আমার দলের টুপির সাথে মিলে তাহলে সালামের জবাব নেওয়া যাবে, আর যদি টুপিয়ে টুপিয়ে না মিলে সালাম দেওয়াও যাবে না, সালামের জবাবও নেওয়া যাবে না। আজকে ওয়ালা বাড়া কোথায় গিয়ে ঠেকছে, টুপির মধ্যে ওয়ালা বাড়া, পাগড়ির মধ্যে ওয়ালা বাড়া, পাগড়ির দিকে তাকায়, আমাদের দলের পাগড়ি সবুজ রঙের পাগড়ি, কালো রঙের পাগড়ি, সাদা রঙের পাগড়ি, প্রত্যেক দলের এক এক ডিজাইনের পাগড়ি আছে, ওই পাগড়ির সাথে মিলছে কিনা আগে এটা দেখে। আমাকে ওই দিন একজন বলতেছে, ভাই আমাদের এলাকায় ওয়াজ করতে যাবেন ভালো কথা, তবে আমাদের একটা পরামর্শ আছে। কি পরামর্শ? আমাদের এলাকার ভাই বোনেরা ওয়াজ শুনতে হলে আপনার সবুজ পাগড়ি লাগবো, এই সাদা পাগড়ি ওয়াজ শুনবে না, ওই এলাকায় ওয়াজ করতে হলে কি পাগড়ি লাগবো, সবুজ পাগড়ি। সাদা পাগড়ি দিয়ে যদি আপনি ওয়াজ করেন একটা লোক আমাদের এলাকায় ওয়াজ শুনবে না, আমাদের এলাকায় ওয়াজ করতে হলে আপনার সবুজ পাগড়ি, আমি কো অসুবিধা নাই, আমার কাছে সবুজ আছে, কালো আছে, হলুদ আছে, সব কালারের পাগড়ি আছে, কোনো অসুবিধা নাই। দেখেন আজকে মুসলিমের ওয়ালা বাড়া কোন জায়গায় গেছে, দেখ সবুজ পাগড়িওয়ালা হইলে উনি আমার দলের লোক, আমার দলের হুজুর, তার কথা শোনা যাবে, পাগড়ি সবুজ না হইলে তার কথা শোনা যাবে না। ওয়ালা বাড়াটা পাগড়ির মধ্যে চলে আসছে, ওয়ালা বাড়া পাগড়ির মধ্যে টুপির মধ্যে চলে আসছে, টুপির দিকে তাকায়, এই টুপি কি আমার দলের টুপির সাথে মিলছে কিনা, যদি টুপি টুপি মিলে উনি আমার ভাই, উনার সাথে আমার সম্পর্ক, টুপি টুপি মিলে নাই, যত আল্লাহওয়ালা হন আপনার ভাই না। পাঞ্জাবির দিকে তাকায়, পাঞ্জাবির ডিজাইনটা কেমন, ডিজাইনে ডিজাইনে মিলছে কিনা, এটা সম্পূর্ণরূপে হারাম একজন মুসলিমের জন্য, এটা বাড়া হয়ে যাবে। একজন মুসলিমকে টুপি দিয়ে তার সাথে আমার বাড়া হতে পারে না, তারপর পাঞ্জাবি দিয়ে, পাগড়ি দিয়ে, দল দিয়ে, ফেরকা দিয়ে একজন মুসলিমের সাথে আরেকজন মুসলিমের কখনো বাড়া হবে না। বাড়া হতে পারে একমাত্র শিরকের কারণে, আকীদার কারণে। যতক্ষণ পর্যন্ত একজন মুসলিম শিরক করবে না, ইমানদার থাকবে, তিনি যেই টুপিওয়ালা হন, যেই পাঞ্জাবিওয়ালা হন, যেই পাগড়িওয়ালা হন, তিনি আমার মুসলিম ভাই। আল্লাহ পাক সূরা আল হুজুরাতের 10 নম্বর আয়াতে বলে দিবেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম, দুনিয়ার সমস্ত ইমানদারেরা একজন আরেকজনের ভাই। এখন এক ভাই বুকের উপরে হাত বাঁধছে, আরেক ভাই নাভির নিচে হাত বাঁধছে, এই হাত বাঁধার কারণে কি ওয়ালা বাড়া হবে কিনা বলেন, যে যিনি আমার মতো নাভির নিচে বাঁধছে উনি আমার ভাই, যিনি এখানে বাঁধছে উনি আমার ভাই না, এরকম হবে? একজন আমিন সশব্দে বলছে, একজন নিঃশব্দে বলছে, এই আমিন বলার কারণে ওয়ালা বাড়া হবে কিনা, হবে? একজন রাফলে এদান করছে আরেকজন করে নাই, এটার কারণে ওয়ালা বাড়া হবে কিনা, এটার সাথে ওয়ালা বাড়ার ন্যূনতম কোন সম্পর্ক নেই। ওয়ালা বাড়ার সম্পর্ক হবে নামাজ পড়ছে কিনা, নামাজি না বেনামাজি, এটা হলো আসল পরিচয়। হাত কোথায় বাঁধছে, আমিন কেমনে বলছে, এটা মূল পরিচয় না, মূল পরিচয় হলো নামাজ পড়ছে কিনা, নামাজি কিনা। আল্লাহ পাক ওখানে স্পষ্ট করে বলছেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু আল্লাযীনা আমানু আল্লাযীনা ইয়ুকীমুনাস সালাহ, ওই সকল ইমানদার যারা নামাজ কায়েম করে, নামাজ কায়েম করে যারা, তাদের সাথে তোমাদের ওয়ালা হবে। কিন্তু আজকে বাংলাদেশে সামান্য দুই একটা মাসালা এদিক সেদিক হইলেও বাড়া হয়ে যায়, তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন। কই তুমি আমাদের মসজিদে আসতে পারবে না, নাউজুবিল্লাহ। মসজিদ কার? ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মাআল্লাহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার যত মসজিদ আছে সব মসজিদের মালিক আল্লাহ। সব মসজিদের মালিক কে? আল্লাহ। যিনি জায়গা দিছে উনি? না। মোতাওয়াল্লি সাহেব? না। সভাপতি সাহেব? না। ইমাম সাহেব? না। আরে ইমাম সাহেবের চাকরি জোহরে আছে, আসরে নাই। আসরে আছে, মাগরিবে নাই। মাগরিবে আছে, এশায় নাই। এশায় আছে, ফজরে নাই। এরকম না? হে ইমাম সাহেব, অনেক জায়গায় মসজিদের মালিক হয়ে বসে গেছে, কয় আপনি আমাদের মসজিদে আসতে পারবেন না। আপনি মসজিদের কে? আল্লাহর ঘরে আল্লাহর বান্দাকে বাধা দেওয়া? আল্লাহ পাক কোরআন কারীমে স্পষ্ট করে বলছেন, ওয়া মান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহি আন যুযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খারাবিহা। ওই মানুষটার চাইতে বড় জালেম আর কে হইতে পারে যে আল্লাহর বান্দাকে আল্লাহর মসজিদে আসতে বাধা প্রদান করে? ওই লোকটাকে আল্লাহ পাক বড় জালেম বলছেন। আল্লাহর ঘরে যাই দেখেন, বাইতুল্লাহতে কত রকমের নামাজ পড়ে দেখেন না? কি দেখেন না? বাইতুল্লাহর মধ্যে দেখেন লক্ষ লক্ষ মানুষ, কেউ হাত এখানে বাঁধছে, কেউ এখানে বাঁধছে, কেউ এখানে বাঁধছে, কেউ হাত বাঁধেও নাই, এরকম আছে না? কেউ রাফলিয়া দেন করতেছেন, কেউ করতেছেন না, কেউ আমিন জোরে বলতেছেন, কেউ আস্তে বলতেছেন। কিন্তু এটা নিয়ে কারো মধ্যে মারামারি ঝগড়াঝাটি ঠেলাঠেলি হয়েছে কিনা? এটা সারা দুনিয়ার মুসলিম উম্মার জন্য এটা একটা হেদায়েতের নিদর্শন। তোমাদের মধ্যে এরকম মাসালা নিয়ে ইখতিলাফ হইতে পারে, এটা স্বাভাবিক। কিন্তু এটার কারণে তোমাদের ওয়ালা নষ্ট হবে না, ভ্রাতৃত্ব নষ্ট হবে না। তোমরা মুসলিমে মুসলিমে ভাই, এই ভাইয়ের বন্ধন কোন অবস্থায় ছিন্ন হবে না। তাহলে সমাজে যে মুসলিম ভাই আছেন আমার, যারা শেরেক করেন না, যাদের আকীদা শেরেক মুক্ত, বিশুদ্ধ আকীদার অধিকারী, তাদের সাথে আমাদের কি হবে? ওয়ালা হবে, তাদের সাথে মহব্বত হবে, তাদের সাথে বার হবে, সদাচরণ হবে। কিন্তু আজকে অনেক ক্ষেত্রে লক্ষ্য করে সমাজের দিকে দেখবেন, মুসলিমে মুসলিমে, ইমানদারে ইমানদারে ওয়ালা নাই, মহব্বত নাই, বার নাই। মুসলিমে মুসলিমে ইমানের কারণে যে সম্পর্কটা গড়ে উঠে, এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুমিনুনিল মুমিনে কাল বুনিয়ান ইয়াশুদ্দু বাদুহু বাদান। প্রাচীরের ভিতরে, ওয়ালের ভিতরে এক ইট যেমন আরেক ইটকে মজবুত করে ধরে রাখে, এক মুসলিম আরেক মুসলিমের জন্য এরকম এক একটা প্রাচীরের মতো। সুবহানাল্লাহ, এক একটা প্রাচীর, এক একটা দেয়ালের এক একটা ইট যেমন একটা আরেকটার ধরে রাখে, এক মুসলিম আরেক মুসলিমকে এইভাবে ধরে রাখবে। মুসলিমে মুসলিমে অনেক বিষয় নিয়ে মত ভিন্ন হতে পারে। সবচেয়ে বড় একটা লাভ দেখবেন ঘরে ঘরে স্বামী স্ত্রীর মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে একটা লাভ আছে কিনা? এদিকে নাই মনে হয়। স্বামী কয় একটা, স্ত্রী কয় আরেকটা, কয় না? আবার দেখবেন যখন বৃদ্ধ হয়, বুড়া বুড়ি হয়, তখন একটা লাভ আরো বাড়ে, তখন একটা লাভ চূড়ান্ত সীমায় পৌঁছে যায়। সব সময় একজন একটা করবো, আরেকজন একটা বিরোধিতা করবো, একতলাপ। কিন্তু একতলাপের কারণে মহব্বত কমে না, মহব্বত আরো বাড়ে। দেখবেন যে এমন মহব্বত একজন আরেকজনের ছাড়া থাকতে পারে না। আপনার স্বামী বুড়া মানুষ, বাড়িতে রেখে গেছে, স্ত্রী আরেক জায়গায় গেছে, মেয়ের বাড়িতে গেছে, কারো বাড়িতে বেড়াইতে গেছে, ওই বাড়িতে গিয়ে বার বার শুধু ওই মুরব্বীর স্বামীর চিন্তা করে, আহারে এখন সকালবেলায় গরম পানিটা ঠিক মতো দিতেছে কিনা, এখন একটু ফান খাওয়ার সময় ফানটা একটু ঠিক মতো দিতেছে কিনা, আমার স্বামীর এখন এই যত্ন দরকার, এটা দিতেছে কিনা, বারবার কিন্তু চিন্তা করতে থাকে। অথচ কিন্তু তাদের মধ্যে একতলাপ, দুইজনের মিল নাই, প্রতিদিন ঝগড়া করে, তারপরেও দেখেন মহব্বত কিন্তু কমে নাই, মহব্বত আরো। ওই মুরব্বী যখন বাজারে যায়, বাজারে গেলে সব বাজার করার আগে ওই সাসির পানটা আগে কিনে, কি বলেন? একতলাপও চলে, ঝগড়াও চলে, কিন্তু বাজারে গেলে সবার আগে পানটা সবার আগে কিনে। মহব্বত কমে নাই, মহব্বত কিন্তু বাড়ছে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে দৃষ্টান্ত রেখেছেন, সমাজে তোমাদের দুনিয়াবি বিষয় নিয়ে, দিনের বিষয় নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে তোমাদের মধ্যে এরকম মত ভিন্ন ভিন্ন হইতে পারে, কিন্তু ওই মত ভিন্ন ভিন্ন হওয়ার কারণে তোমাদের ওয়ালা তোমাদের বন্ধুত্বের মধ্যে কোনো ফাটল ধরবে না। এক মুসলিম আর এক মুসলিমের সাথে এইভাবে সম্পর্ক রাখতে হবে। আবার দেখেন আল্লাহ পাক সমাজের এই মুসলিম গুলাকে কয় ভাগে ভাগ করছেন। সূরা আন-নাসার 36 নম্বর আয়াত আল্লাহ পাক বলতেছেন, ওয়াবুদু আল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জাম। সুবহানাল্লাহ, আল্লাহ পাক বলতেছেন তোমার যে প্রতিবেশী সমাজে যে মুসলমান আছে এদের মধ্যে কয়েক ক্যাটাগরির আছে। এক ধরনের আছে ওয়াবিজিল কোরবা, তোমার প্রতিবেশীও আবার তোমার আত্মীয়। সমাজে দেখবেন কিছু প্রতিবেশী আছে এরা প্রতিবেশীও সমাজের মানুষ আবার আত্মীয় হয়, এরকম আছে না? এরকম আত্মীয় স্বজন যারা তাদের হক সবার আগে, ওই আত্মীয় স্বজনের হক এত গুরুত্ব ইসলামে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জিব্রিল আলাইহিস সালাম আমাকে প্রতিদিন আসি আত্মীয় স্বজনের হকের ব্যাপারে সচেতন করতেন, ওসিয়ত করতেন। আমি মনে করতেছিলাম আমি মারা গেলে আমার আত্মীয় স্বজনকে ওয়ারিস বানায় দেওয়া হবে। সুবহানাল্লাহ, কেউ যদি হায়াত বাড়াইতে চায়, হায়াত বাড়াইতে চান কিনা? হায়াত বাড়াইতে চান না কে কে? তাড়াতাড়ি মরে যেতে চান কে? একজনও নাই, সবাই চায় হায়াত বাড়ানোর জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হায়াত যদি বাড়াইতে চাও, মান আহাব্বা আন ইউবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইউনসা লাহু ফি আসারিহি, কেউ যদি চায় তার হায়াত বেড়ে যাক, রিজিক বাড়ি যাক, ফালিয়াসিল রাহিমাহু, তাহলে আত্মীয় স্বজনের সাথে বেশি বেশি সদাচরণ করো। আত্মীয় স্বজনের খালি খাওয়াও, মেহমানদারি করো, সম্পর্ক রাখো, তোমার হায়াত বাড়ি যাবে, রিজিকও বাড়ি যাবে। সুবহানাল্লাহ, আমরা মনে করি আত্মীয় স্বজনে খাইলে ওরে আল্লাহ একদিনের বেশি দুদিন হলে তো ভাই মেহমান আসে, যে মেহমান আর যায় না, মেহমান দৌড়ানোর ব্যবস্থা দরকার। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন মেহমানকে খাওয়াইবা, তোমার হায়াত বাড়ি যাবে, রিজিকও বাড়ি যাবে। সুবহানাল্লাহ, তাহলে সমাজে যারা আত্মীয় স্বজন আছে তাদের হক ঠিক রাখতে হবে। আবার আল্লাহ পাক বলতেছেন ওয়াল জারিজিল কুরবা, কিছু আত্মীয় স্বজন কিছু প্রতিবেশী আছে, তোমার আত্মীয় স্বজন প্রতিবেশী, ওই প্রতিবেশী রে তুমি দিলে দ্বিগুণ সওয়াব পাইবা। সুবহানাল্লাহ, আপনি যাকাতের টাকা বাহিরের একজনের দিবেন এক গুণ সওয়াব, আত্মীয় স্বজনের দিবেন দ্বিগুণ সওয়াব। একটা হলো আপনি যাকাত দিচ্ছেন একজন মুসলিম বাইরে, এটার সওয়াব, আরেকটা হলো আপনি আত্মীয় স্বজনের হক আদায় করছেন, এটা সওয়াব, এটা ডাবল সওয়াব। এজন্য প্রতিবেশীদের মধ্যে সমাজে যারা আত্মীয় স্বজন তাদের অধিকার আগে। ওয়াল জারিল জুনুবে, আল্লাহ পাক বলেছেন কিছু প্রতিবেশী আছে তারা তোমাদের আত্মীয় না, কিন্তু আত্মীয় না হইলেও তোমার মুসলিম ভাই, তার সাথে তোমার ওয়ালা কায়েম হবে। আরেক ধরনের প্রতিবেশী আছে অল্প সময়ের প্রতিবেশী, বাসের মধ্যে উঠছ, পাশাপাশি সিটে বসছেন, যিনি আপনার পাশের সিটে বসছেন উনিও আপনার প্রতিবেশী, ট্রেনে উঠছেন আপনার পাশে বসছে, রিক্সায় উঠছেন আপনার পাশে বসছে, অল্প সময়ের জন্য উনি আপনার প্রতিবেশী, ওনার কিছু হক এই সময়ের জন্য আছে আপনার উপরে, উনি যাতে কষ্ট না পায়। আপনি এমনভাবে বসছেন যে পাশের ভাই বসতে পারতেছে না, আপনি প্রতিবেশীর হক আদায় করলেন না, গুনাহগার হবে। আপনি একটু সংকুচিত হয়ে ভাইটাকে সুন্দর করে বসতে দেন, এটা প্রতিবেশীর হক। কিন্তু আমরা অপেক্ষায় থাকি কতক্ষণে পাশের ভাই একটু ঘুমাইবো, মোবাইলটা নেওয়া যাবে, টাকাটা নিয়ে যাওয়া যাবে। প্রতিবেশী থেকে কতক্ষণে মোবাইল চুরি করা যাবে, টাকা চুরি করা যাবে, ঘড়িটা চুরি করা যাবে, এই চিন্তায় ব্যস্ত থাকে প্রতিবেশী। আল্লাহ পাক বলতেছেন এই অল্প সময়ের জন্য যারা একসাথে চলে এরাও প্রতিবেশী, এদেরও হক আছে। আবার সমাজে মুসলিম ভাইদের মধ্যে এতিম, মিসকিন, বিধবা, বিভিন্ন রকমের সমাজে আমাদের প্রতিবেশী থাকেন, ভাই থাকেন, বোন থাকেন, আল্লাহ পাক বলেন তাদের দিকেও তোমাদেরকে খেয়াল রাখতে হবে। তোমাদের সম্পদের ভিতরে আল্লাহ পাক তাদের হক ঠিক করে দিচ্ছেন, তাহলে কয় রকমের গেল সমাজের? তো ক্লাসের কথা সব ভুলে গেছে, দুই রকম গেছে, মুশরিকের সাথে কেমন হবে আর বিশুদ্ধ আকীদাওয়ালার সাথে কেমন হবে। এবার মাঝামাঝি আরেক শ্রেণী আছে, এই সকল ভাইয়েরা নিজেদেরকে দাবি করেন মুসলমান মুসলিম দাবি করেন, কিন্তু নামাজ পড়ে না, সুদ খায়, ঘুষ খায়, আরেকজনের সম্পদ আত্মসাৎ করে, জুলুম করে, এরকম বিভিন্ন রকমের সমস্যা আছে, এদের সাথে আমাদের কি হবে, এদের সাথে কি ওয়ালা হবে নাকি বারা হবে, এদের সাথে মহব্বত হবে কিনা, এদের সাথে বার হবে কিনা, এটাও তো জানা দরকার, কারণ এরা আমাদের সমাজের বিশাল অংশ, সবচেয়ে বড় অংশ, কি বলেন? যদি আগে দুই ভাগ দেখেন, মুশরিকের সংখ্যা যা আছে, এদিকে ইমানদারের নামাজি লোকের সংখ্যা যা আছে, তাদের তুলনায় অনেক গুণ বেশি আছে মাঝখানের এই গ্রুপের মধ্যে, কি বলেন? বাংলাদেশে এই গ্রুপটাই সবচেয়ে বেশি, এজন্য বাংলাদেশে নামাজ না পড়লে ইমান মজবুত থাকে, ইমান যায় না, কারণ সংখ্যাগরিষ্ঠ মানুষ বেনামাজি, তো সংখ্যাগরিষ্ঠ মানুষ যেদিকে সেটাই তো জয়ী হয়। তো বাংলাদেশে এই জন্য সংখ্যাগরিষ্ঠ বেনামাজি হওয়ার কারণে এই দেশে একত্র নামাজ না পড়লে ইমান যায় না, তার ইমান কিন্তু মজবুত আছে, ইমান ঠিক আছে, কিন্তু কোরআন এবং সুন্নার দৃষ্টিতে নামাজ না পড়লে ইমান থাকে না, কিন্তু বাংলাদেশে ইমান যায় না, কারণ হলো এই শ্রেণীটা খুব শক্তিশালী, পাওয়ারফুল, সংখ্যাগরিষ্ঠ। তাহলে এই শ্রেণীর সাথে আমাদের আচরণ কেমন হবে? এই শ্রেণীর সাথে আমাদের সরাসরি ওয়ালাও হবে না, বাড়াও হবে না, দুইয়ের মাঝামাঝি কি হবে, সরাসরি ওয়ালা হবে না, কারণ আল্লাহ পাক ওয়ালার জন্য বলে দিয়েছেন আল্লাযীনা ইয়ুকিমুনা সলাহ, ওয়ালা করতে হলে নামাজি হতে হবে, বেনামাজির সাথে কোনো ওয়ালা নাই, তাহলে বেনামাজির সাথে ওয়ালা হবে না, মানে অন্তরের অন্তঃস্থল থেকে বন্ধুত্ব হবে না, আবার তো এরা মুশরিকও না, মুশরিক না হওয়ার কারণে এদের সাথে কিন্তু বাড়াও হবে না, আপনি ঘোষণা দিতে পারবেন না ইন্নি বারি উম্মিম্মা তুশরিকুন, তোমাদের সাথে বাড়া করে ফেললাম, সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেললাম, সেটাও পারবেন না। এজন্য এদের সাথে করতে হবে কি, ওয়াহজুরহুম হাজরান জামিলা, হাজরে জামিল করতে হবে, এটার নাম হাজরে জামিল, মানে এদেরকে অন্তরঙ্গ বন্ধু না শত্রু না দুইয়ের মাঝামাঝি, দুইয়ের মাঝামাঝি এদেরকে দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহর দিনের দিকে নিয়ে আসার জন্য যতটুকু সম্পর্ক দরকার এতটুকু রাখতে হবে, কারণ সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলছেন তা আপনি দাওয়াত দিবেন কেমনে, আপনি দাওয়াতও তো আর দিতে পারবেন না, আপনার কথাও তো শুনবে না। অনেক ভাই মাঝে মাঝে প্রশ্ন করে যে সাহেব একটা আকিকার অনুষ্ঠান, কিন্তু সেটা মানে ইসলামী সম্মত ইসলাম সম্মত ভাবে হচ্ছে না, বিয়ের অনুষ্ঠান বা খতনার অনুষ্ঠান, বিভিন্ন ধরনের অনুষ্ঠান, যে অনুষ্ঠানটা শরিয়া সম্মত না, এরকম অনুষ্ঠানে যাওয়া যাবে কিনা? তখন আমরা বলি যে এই সকল অনুষ্ঠানে আপনি যাবেন দাওয়াতের উদ্দেশ্যে, তাদেরকে জানাই দিতে হবে আপনি যে কাজটা করছেন এটা হালাল না, এটা হারাম, আল্লাহ পাক এভাবে নিষেধ করছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এভাবে নিষেধ করছে, এই দাওয়াতটা ফোসানোর জন্য আপনি ওই অনুষ্ঠানে যাবেন। কিন্তু যদি মনে করেন যে ওখানে গেলে আপনি দাওয়াত দিতে পারবেন না, দাওয়াতের কোনো পরিবেশ নাই, তাহলে আপনার জন্য যাওয়া জায়েজ নেই। এই জন্য এই অংশটার সাথে হাজরে জামিল, অর্থাৎ যতটুকু সম্পর্ক রাখলে তাকে নামাজি বানানো যাবে, তাকে দাওয়াত দেওয়া যাবে, তাকে ইসলামের দিকে আনা যাবে, ততটুকু রাখতে হবে, তার সাথে বাড়াও হবে না, ওয়ালাও হবে না। তাহলে কি করবেন? প্রথমে খালি খাওয়াইবেন, কি করবেন? এই সকল এই ধরনের যারা নামাজ পড়ে না, কি করবেন? প্রথমে কথা কয় না, কারণ খাওয়াইতে হলে টাকা লাগবে, সব রাজি আছে, খাওয়াইতে রাজি নেই, খাওয়াইতে হবে এদেরকে। প্রথমে খালি খাওয়াইবেন, দড়ি দড়ি লই যাই রেস্টুরেন্টে খাওয়াইবেন, হোটেলে খাওয়াইবেন, চা খাওয়াইবেন, সে যেটা পছন্দ করে এটা খাওয়াইবেন, খালি কিছুদিন ধরে এরকম খাওয়াবেন, নামাজের দাওয়াত দিবেন না, কোনো দাওয়াত দিবেন না, খালি খাওয়াইবেন, কিছুদিন এরকম খাইতে খাইতে দেখবেন এক সময় আপনার সাথে সম্পর্ক গড়ে উঠছে, এক সময় খাওয়ানির মধ্যে বসছেন, মাগরিবের সময় খাইতেছেন আর গল্প করতেছেন, এমন সময় মাগরিবের আজান দিছে, বলবেন ভাই চলেন মাগরিবের নামাজটা পড়ে আসি। আপনি কিন্তু আগে থেকে যদি করতেন চলো মাগরিবের নামাজ, রেখে কিন্তু যাবে না। কিন্তু ওই অবস্থায় যখন বলবেন, এতদিন যে খাওয়াইছেন, এই খাওয়ানির লজ্জায় বলতে পারবে না যে আমি যাবো না। প্রথম নম্বরে বলবে এই কথা যে ভাই যাইতাম তো চাই, আমার লুঙ্গি পাক নাই বা প্যান্ট পাক নাই। যারা বেনামাজি এদের সবসময় এটাই ওজন, কয় ভাই লুঙ্গি ঠিক নেই। লুঙ্গির কি হয়েছে? লুঙ্গির মধ্যে আপনি পায়খানা করে দিচ্ছেন, প্রস্রাব করে দিচ্ছেন, লুঙ্গির কি হলো? কয় লুঙ্গি ঠিক নেই। তা আপনি কি বলবেন? আপনি বলবেন ভাই প্রথম দিকে নামাজ শুরু করতে হলে লুঙ্গি ঠিক না থাকলেও কোনো অসুবিধা নাই, আস্তে আস্তে পরে ঠিক করিয়ে না আজকে চলেন, আজকে যেমনি লুঙ্গি আছে এমনি চলেন। আপনি তারে এদিন নামাজ পড়াইলেন, মসজিদের মধ্যে নিয়ে আপনি হাজির করলেন। হাজির করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি চোখের পানি ফেলে দোয়া করেন, রাব্বুল আলামিন তোমার এই আদরের মহব্বতের বান্দা তোমার রাস্তা ছেড়ে অন্যদিকে চলে গেছিল, রাব্বুল আলামিন তারে আমি অনেক কৌশল করে অনেক চেষ্টা করে তোমার বাড়ি পর্যন্ত তোমার ঘর পর্যন্ত পৌঁছাই দিলাম, রাব্বুল আলামিন এই আল্লাহ তোমার বান্দারে তুমি হেদায়েত দেওয়ার জন্য তোমার হাতে পৌঁছাই দিছি, তোমার কাছে আনি দিছি, রাব্বুল আলামিন তুমি এবার তোমার বান্দারে সিরাতাল মুস্তাকিমের রাস্তা দেখাই দাও। সুবহানাল্লাহ, আল্লাহ হাতে তুলে দেন মসজিদে এনে দেখবেন আল্লাহ পাক তাকে হেদায়েত দিবেন। আর তাকে হেদায়েত দেওয়ার মানে ওয়াল্লাহি লা আন ইয়াহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হামরিন নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলী আল্লাহর কসম তোমার মাধ্যমে যদি আল্লাহ পাকের একজন বান্দা হেদায়েত পায়, তুমি বিরাট একটা লাল রঙের উষ্ঠে পাওয়ার চাইতে অনেক বেশি কিছু পাইলা। সুবহানাল্লাহ, মানে আপনি কোটি টাকার সম্পদ পাওয়ার চাইতেও আল্লাহর একজন বান্দারে আল্লাহর হাতে পৌঁছাই দিচ্ছেন, এটা হলো সবচেয়ে বড় নিয়ামত। সুবহানাল্লাহ, এবং আপনি একটা সদাকায় জারিয়ার গাছ লাগাই দিলেন। এইভাবে সমাজের এই অংশটাকে এদের সাথে এইরকম ওয়ালাও না বাড়াও না মাঝখানের সম্পর্ক রেখে তাদেরকে ওয়ালার দিকে নিয়ে আসতে হবে, দিনের দিকে নিয়ে আসতে হবে। এদেরকে পরিত্যাগ করা যাবে না, এদেরকে ছেড়ে দেওয়া যাবে না, এদের থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করা যাবে না। এরা আমাদের আত্মীয় স্বজন, আমাদের এ ভাই, আমাদের এ চাচা, আমাদের এ জ্যাঠা, আমাদের এ ভাতিজা, আমাদের এ লোক। কিন্তু তাদেরকে থাকতে হবে আমার দাওয়াতি সম্পর্ক। এই জন্য ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন যে সমাজে ওয়ালা বাড়ার সম্পর্ক রাখতে হলে কয়েক ধরনের সম্পর্কের কথা চিনতে হবে। একটা সম্পর্ক হলো খাবারের সাথে আমাদের সম্পর্ক, একজন মানুষের খাবারের সাথে একটা সম্পর্ক আছে, কানেকশন আছে, আছে না? প্রতিদিন আমরা খাবার খাই না, খাবার খায় না এরকম মানুষ আছে না? প্রত্যেক মানুষ কম খাক বেশি খাক প্রতিদিন তাকে খাবার খাইতে হয়। কারো সাথে থাকবে আমাদের খাবারের কানেকশন, কাদের সাথে খাবারের সম্পর্কটা রাখবেন? যারা সহি আকীদার, বিশুদ্ধ আকীদার, কোরআন সুন্নার ওলামায়ে কেরাম, এদের সাথে আপনার সম্পর্কটা হবে খাওয়ার সাথে যেমন সম্পর্ক, এদের সাথে ওই রকম সম্পর্ক। কি জন্য? আপনি এদের থেকে এলেম নেবেন, এদের থেকে বিশুদ্ধ এলেম নিবেন দিনের উপরে চলার জন্য। এই জন্য এদের সাথে আপনার খাবারের মতো সম্পর্ক থাকতে হবে। খাবার যেমন প্রতিদিন খান, এদের আলোচনাও প্রতিদিন শুনবেন। খাবার যেমন প্রতিদিন খান, এদের বই পুস্তক কিতাবাদিও প্রতিদিন পড়বেন, এদের সহবতে থাকবেন। আল্লাহ কোরআনে কারিমে বলে দিয়েছেন, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। যারা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সকাল বিকাল আল্লাহকে ডাকে, তাদের সাথে তোমরা সবর করো, সোহবত করো, এদের সাথে খাবারের মতো সম্পর্ক। আরেকটা সম্পর্ক আছে ওষুধের সাথে সম্পর্ক, ওষুধের সাথে আমাদের সবার কম বেশি সম্পর্ক আছে, আছে না? ওষুধ কি কেউ মজা করে খায়? কি বলেন? আজকে সবাই একটু পরিবারের সবাই মিলে বলতেছি যে শুনো আজকে একটু ছুটির দিন, আমরা সবাই একসাথে বসে কিছু ওষুধ খাই, মজা করি, খাওয়া খায়। কেউ ওষুধ কেউ খাইতে চায় না, কিন্তু বাধ্য হয়ে তাকে মাঝে মাঝে ওষুধ, আবার মাঝে মাঝে যতটুকু দরকার ততটুকু খাইতে হয়, বেশিও খাওয়া যায় না। যে ওষুধ যদি কই যে এক সপ্তাহ এত ধৈর্য ধরে খাইতে পারবো না, আজকে এক সপ্তাহটা খাই ফেলি, কি বলেন রোগ ভালো হইব? উল্টা রোগ ভালো হওয়া তো দূরের কথা, উল্টা অ্যাকশন শুরু হয়ে যাবে। তাহলে ওষুধের সাথে মানুষের একটা কানেকশন আছে, সম্পর্ক আছে। ঠিক সমাজের কিছু মানুষের সাথে সম্পর্কটা হবে ওষুধের মতো। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন যে কিছু মানুষের সাথে তোমার সম্পর্ক হবে সমাজে ওষুধের মতো। ওই যে তিন নম্বর গ্রুপ যেটা বলছি, এদের সাথে ওষুধের মতো, যতক্ষণ দরকার দাওয়াতের জন্য এতক্ষণ সম্পর্ক, দাওয়াত শেষ সম্পর্ক শেষ। মানে এদের সাথে ওয়ালাও না বাড়াও না। ওষুধের সাথে কেউ মহব্বত গড়ে না, শত্রুতাও করে না, কেউ এমন শত্রুতা করে না তো খবরদার জীবন ওষুধ খামো না, মরলে মরি যাবো, এরকম করে আবার প্রতিদিন খামো ওষুধ, খাইলে মাঝে মাঝে ভালো লাগে এই জন্য প্রতিদিন খামো, এরকমও আছে, এরকমও করে না। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন তোমাদের সমাজের অনেক ভাইয়ের সাথে এরকম সম্পর্ক থাকতে হবে। আবার কিছু কিছু সম্পর্ক আছে বিষের মতো, কিসের মতো? বিষ, বিষ সিনেন তো। কারণে যদি বলি ভাই শুনেন আপনি এক টাকাও খরচ করা লাগবে না, আমি কিনে দেব, আপনি খান একটু, খাইব, তাও খাবে না। যদি কই ভাই, অনেকে বলে কই ভাই শুনেন কই জীবনে একবার হারাম কাজ করে দেখতে হয়, সিনেমা একবার দেখতে হয় না, আপনি বুঝবেন কেমনে সিনেমা যে খারাপ, কি বলেন? কয় আপনি নাটক একবার দেখা লাগবো না, আপনি বুঝবেন কেমনে নাটক যে খারাপ। তা আমি বলি ভাই বিষও একবার খাই দেখা দরকার, এটা যে খারাপ, দরকার আছে না? একবার খাই দেখেন, কেউ খাই দেখবো, এরকম পাগল আছে বাংলাদেশে যে এটা ভালো না খারাপ একটু খাই দেখি, এরকম পাগল নাই। তাহলে বিষের সাথে আমাদের একটা সম্পর্ক আছে, এই সম্পর্কটা হলো বাড়া সম্পর্ক, বাড়া মানে এটা ফ্রি দিলেও খাই না, এটা খাওয়াইতে চাইলেও খাই না, এটা থেকে সবসময় দূরত্ব বজায় রাখি। এটা হবে একজন শেরেক করনেওয়ালা মুশরিকের সাথে আমার সম্পর্কটা হবে বিষের মতো, কারণ ওই শেরেক এত বড় ফেতনা, জুলমে আজিম, সমাজের সবচেয়ে বড় মহাবিপর্যয় হলো শেরেক, শেরেকের মতো মহাবিপর্যয়। যারা শিরকের সাথে জড়িত এদের সাথে যদি আপনি ওয়ালা করেন তো শিরকের বিষ আপনার ভিতরে চলে আসবে। এই জন্য ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন এদের সাথে তোমার সম্পর্কটা হবে বিষের মতো। তাহলে বোঝা যায় সমাজের সবার সাথে সম্পর্ক একরকম হবে, এই জন্য এটা খেয়াল করে চলতে হবে। এইটা খেয়াল করে চললে ইমানের উপরে চলা, আকীদার উপরে, সহি আকীদার উপরে থাকা আল্লাহ পাক সহজ করে দেন। এটার উপরে চললে আল্লাহ পাক একটা যোগ্যতা দেন, এই যোগ্যতাটার নাম হলো ফোরকান। এই যোগ্যতার নাম কি? ফোরকান। এই যোগ্যতার নাম আল্লাহ পাক কোরআনে কারিমে ওয়াদা করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফোরকানা। হে ইমানদাররা, যদি আল্লাহকে ভয় করে চলো, তাকওয়ার নীতি অবলম্বন করে চলো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ফোরকান দান করবেন। ফোরকান, ফোরকান দিবেন। ফোরকানটা কি? আত-তাফরীকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, আত-তাময়িযু বাইনান নূরি ওয়াজ জুলুমাত। কোনটা হক কোনটা বাতিল, কোনটা নূর কোনটা অন্ধকার, এটা চিনার মতো জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। এই যোগ্যতাটা পাওয়ার জন্য বড় মুফতি সাহেবকে দিবেন আল্লাহ এই ওয়াদা করেন নাই, বড় মুহাদ্দিস সাহেবকে দিবেন এই ওয়াদা আল্লাহ করেন নাই, বড় আলেমকে, খতিবকে, ইমাম সাহেবকে দিবেন এই ওয়াদা আল্লাহ করেন নাই। আল্লাহ ওয়াদা করছেন কাকে দিবেন? ইন তাত্তাকুল্লাহ, যার ভিতরে তাকওয়া আছে আল্লাহ পাক তাকেই দিবেন। একজন রিক্সা চালক ভাই, তার ভিতরে তাকওয়া আছে আল্লাহ তাকে ফোরকান দিবেন। একজন দিন মজুর শ্রমিক ভাই, তার ভিতরে তাকওয়া আছে আল্লাহ তাকে দিবেন, সে হক বাতিল চিনতে পারবো। আরেকজন মসজিদের বড় হুজুর, তার ভিতরে তাকওয়া নাই আল্লাহ তারে ফোরকান দিবে না। আরেকজন বড় মুফতি সাহেব, তার ভিতরে তাকওয়া নাই আল্লাহ তারে ফোরকান দিবে না। এই জন্য শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলেন বড় বড় আলেম বড় বড় শেরেককারীও হতে পারে, বড় বড় আলেম বড় বড় বেদাতকারীও হতে পারে। তা আমরা এই ধোকায় পড়ি, উনি এত বড় হুজুর উনি বুঝে না, দেখবেন সমাজের সবাই করবো আরে মিয়া এটা যে শেরেক, এটা কি আমাদের এত বড় হুজুরে বুঝে না? হুজুরে বুঝে না, কারণ এটা বুঝতে হলে আল্লাহর পক্ষ থেকে ফোরকান লাগবে, ফোরকান এটা আল্লাহ সবারই দেন। এটা বড় আলম হতে পারবেন, ফোরকান আল্লাহ নাও দিতে পারে। বড় মুফতি সাহেব হতে পারবেন, ফোরকান আল্লাহ নাও দিতে পারে। আল্লাহ বলেন না যে যত বড় আলম তারে আমি ফোরকান দেবো, এই কথা বলেন নাই। যে তাকওয়াবান আল্লাহকে ভয় করবে, যার ভিতরে তাকওয়া আসবে, আল্লাহ তাকে এই ফোরকানটা দিবেন, যে ফোরকান দিয়ে কোনটা হক কোনটা বাতিল সে বুঝতে পারবে। এজন্য দেখবেন একজন সাধারণ মানুষ লেখাপড়া তেমন জানে না, সেও চিনছে কবরে সাজদা দিলে শেরেক হয়। আবার একজন বড় আলেম হয়ে যায় নিজে কবরে সাজদা দিতেছে, এরকম আছে না? তাহলে ও বড় আলেম হয়েছে কিন্তু আল্লাহ তার শেরেকের জ্ঞান দেয় নাই। আল্লাহর ঘরে 360টা মূর্তি ঢুকাইছে না? কারা ঢুকাইছে? আওলাদে রাসূলেরা ঢুকাইছে। কারা ঢুকাইছে কয় না দেখি? আওলাদে রাসূলেরা ঢুকাইছে। এরা সবাই ইব্রাহিম আলাইহিসসালামের বংশধর, ইসমাইল আলাইহিসসালামের বংশধর। এরা আওলাদে রাসূল দাবি করতে ওদের নিজেদেরকে। আজকে বাংলাদেশে আওলাদে রাসূল শুনলে মানুষ হুমড়ি খাই পড়ে, করে আল্লাহ আওলাদে রাসূল আইছে অমুক জায়গায়। আওলাদের রসুল তো আবু জেহেল আওলাদের রসুল, আবু লাহাব আওলাদের রসুল, সব তো আওলাদের রসুল। কি বলেন কোন আওলাদের রসুল? এরা ইব্রাহিম আলাইহিসসালামের বংশধর, ইসমাইল আলাইহিসসালামের বংশধর, বিরাট বিরাট নবীর বংশধর এরা। এরাই কিন্তু এদের মধ্যে সবচেয়ে বড় আলেম ছিল ইবনে হুবায়রা। ইবনে হুবায়রা এই আল্লাহর ঘরে 360 মূর্তি ঢুকাইছে। দুনিয়াতে কোন শেরে কোন বেদাত মূর্খ লোকে ঢুকায় নাই, জাহেল লোকে ঢুকায় নাই, ছোট আলেম ঢুকায় নাই, বড় আলেম ঢুকাইছে। এই জন্য বড় আলেম যা করে এটা হকের দলিল না, এই বিষয়টা ভালো করে খেয়াল রাখবেন। আমরা মনে করি এত বড় ফির সাহেব উনি কি বুঝে না, ওনার লক্ষ লক্ষ মুরিদ, উনি বুঝে না, ওনাকে আল্লাহ বুঝার জ্ঞান দেন নাই। উনি বড় আলেম হতে পারে, আল্লাহ পাক তাকে হক বুঝার জ্ঞান দেন নাই। আরেকজন রিক্সা চালক, দিন মজুর, নিরক্ষর ভাই, লেখাপড়া জানেন না, সিগনেচার জানেন না, কিন্তু আল্লাহ তাকে এমন জ্ঞান দিছে যেই জ্ঞান দ্বারা তিনি বুঝতে পারেন কোনটা হক কোনটা বাতিল। এটা সমাজের দিকে তাকালে দেখবেন অনেক ভাই লেখাপড়া জানে না কিন্তু হক বাতিল চিনতে পারছে। আবার অনেক ভাই অনেক শিক্ষিত, অনেক ডিগ্রিওয়ালা, অনেক কিছু, হক বাতিল চিনে না। সমাজে যত বেদাত আছে এই বেদাত দেখবেন অনেক সাধারণ লোক বেদাত চিনে, কিন্তু অনেক ইমাম সাহেব বেদাত চিনে না, আছে না? ইমাম সাহেব হুজুর সবার বাড়িতে মিলাদ পড়ায়, ইমাম সাহেবের বাড়িতে পড়ায় না। এটা তো একটা মূর্খ লোকেও বুঝে, বুঝে না? যদি এটা ইবাদত হইতো, এটা ভালো জিনিসও হইতো, তো উনার বাড়িতে তো প্রতিদিন আয়োজন করতো, করতো না? কারণ নামাজ ভালো জিনিস, নামাজ ইবাদত। এই জন্য উনি প্রতিদিন নামাজ নিজেও পড়ে অন্যরেও পড়ায় না? তো যদি এটাও ইবাদত হইতো তো উনি সবাইরে পড়াইতেছেন, সবার বাড়িতে বাড়িতে, উনি নিজের বাড়িতেও প্রতিদিন পড়াইতেন। কিন্তু কোনোদিন দেখছেন কোন ইমাম সাহেবের বাড়িতে পড়াইতে? কোন দাওয়াত খাইছেন মিলাদের দাওয়াত কোন ইমাম সাহেবের বাড়িতে? দিনও খায় না। তো কেন খান নাই? ইমাম সাহেব ভালো করে জানে যে এটা ইসলামে নাই, বুঝতে পারছেন? তাহলে এটা বোঝার জন্য কি বড় ডিগ্রি লাগে নাকি? আচ্ছা আরেকটা জিনিস দেখেন, যত মাজারের ব্যবসা আছে সব বড় বড় হাই রোডের, বিশ্ব রোডের পাশে, রেল লাইনের পাশে নাই, দেখছেন না? রেল লাইনের পাশে বিরাট আল্লাহর অলির মাজার, দেখছেন না? তা আল্লাহর অলি খালি বিশ্ব রোডের পাশে মরে কেন? ওখানে মরে না কেন? তার অর্থ হলো ট্রেন ওখানে দাঁড়াতে পারে না, এই জন্য মরে না। এখানে বাস দাঁড়াতে পারে, প্রাইভেট কার দাঁড়াতে পারে, গাড়ি দাঁড়াতে পারে, এখানে ব্যবসা ভালো জমবে এই জন্য এখানে দাঁড়ায়। এটা বোঝার জন্য কি বিরাট আলেম লাগে, বিরাট ডিগ্রি লাগে নাকি? এটা তো সাধারণ লোকেও বোঝে। এই জন্য হক আর বাতিল বোঝার জন্য বিরাট আলেম লাগে না, এটা হলো আল্লাহর রহমত লাগে, আল্লাহ থেকে ফোরকান লাগবে। এই জন্য আল্লাহর কাছে হেদায়েত সবসময় চাইতে হবে। আল্লাহ পাক ওয়াদা করছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার রাস্তায় প্রচেষ্টা চালায়, হেদায়েতের দিকে আসতে চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই তাদেরকে আমি হেদায়েতের রাস্তা দেখাই দিই। সুবহানাল্লাহ, হেদায়েতের দিকে আসতে চাইলেই আল্লাহ পাক হেদায়েতের রাস্তা দেখাই দেন। কিন্তু কেউ যদি আসতেই না চায়, তা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখাবেন কিভাবে? এই জন্য আমার সম্মানিত ভাই ও বোনেরা, আমরা যেই সম্পর্কগুলোর কথা, সামাজিক সম্পর্কগুলোর কথা শুনলাম, এই সম্পর্কগুলো আমরা এই ভিত্তিতে আল্লাহর দেওয়া ফয়সালার ভিত্তিতে, ইসলামের ওয়ালা বাড়ার নীতিমালার ভিত্তিতে আমরা সামাজিক সম্পর্কগুলো রক্ষা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আবার সামাজিক সম্পর্কে পাটল ধরানোর মতো কিছু জিনিস আছে, আল্লাহ পাক সেগুলোকে হারাম করে দিয়েছেন। এক নম্বরে গীবত, গীবতটা সামাজিক সম্পর্কগুলো নষ্ট করে, পরিবার ধ্বংস করে। পরিবারে যদি বউ শাশুড়ির বিরুদ্ধে, শাশুড়ি বউয়ের বিরুদ্ধে যদি গীবত না করতো, এত ঝগড়াঝাটি হইতো না। গীবতের কারণে বেশি হয়, শাশুড়ি আরেক বাড়িতে যাই বউয়ের কথা কইছে, ওই বাড়ির আরেকজন আসে বউরে কইতেছে দেখ তোর শাশুড়ি যাই এমনি এমনি কইছে। এখন বউয়ের মনে সন্দেহ ঢুকছে, বউ আবার আরেকজনকে বলছে, ও আসে শাশুড়িরে বলছে। এই গীবত চালাচালির কারণে পরিবারে আগুন জ্বলতেছে। যদি গীবত কমে যেত পরিবার অনেক শান্তি হইতো, সমাজে অনেক শান্তি হইতো। এই জন্য আল্লাহ পাক এটাকে হারাম ঘোষণা করছেন। গীবত সামাজিক সম্পর্ক নষ্ট করে, সমাজে অশান্তি তৈরি করে। একজন মুসলিম আরেক মুসলিমের গালিগালাজ করলে সমাজে সম্পর্ক নষ্ট হয়, এজন্য আল্লাহ পাক গালিগালাজকে হারাম করে দিয়েছেন। এক মুসলিম আরেক মুসলিমকে গালিগালাজ করতে পারবে না। আজকে গালিগালাজ যে দূর থাকে, এক মুসলিম আরেক মুসলিমের মারে এবং মারিও ফেলায়, পিটাই বাজ দিয়ে এক মুসলিম আরেক মুসলিমের মারিও ফেলায়। মারি আবার যে মারছে, যারা মারছে এরাকে আমরা মুজাহিদ জিহাদ করে ফেলছি, আবার যারা মরছে এরা শহীদ হয়ে গেছে। মুসলমানে মুসলমানে মারামারি করি, মুজাহিদ হয় শহীদ হয়, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এক মুসলিম আরেক মুসলিমে যদি মারামারি করে, মারামারি করে যে মরব হেও জাহান্নামে, যে মারব হেও জাহান্নামে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে মারল হে জাহান্নামে এটা তো আমরা বুঝলাম, যে মরল হে জাহান্নামে কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেও তো আরেকজনের মারতে আসছিল কিন্তু সুযোগ পায় না, দেখি বেকায়দা সে মরে গেছে, কিন্তু সেও তো মারার জন্য আসছে, এই জন্য হেও জাহান্নামে, যে মারছে হেও জাহান্নামে। তাহলে মুসলিমে মুসলিমে মারামারি করি জেহাদ হয় না, শহীদ হয় না, মুসলিমে মুসলিমে মারামারি করলে জাহান্নামী হয়। তাহলে বোঝা যায় যে এই মুসলমান মুসলমানের গালি গালাজ মারামারি এগুলো কুফরি। আল্লাহ রাসূল বলছেন, সেবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। এক মুসলিম আরেক মুসলিমের গালি দিলে ফাসিকি হয়, মারি ফেললে, মারামারি করলে, লড়াই ফেললে এটা কুফরি হয়। এক মুসলিম আরেক মুসলিমের সামাজিক সম্পর্ক নষ্ট করে মিথ্যা কথা, মিথ্যা কথা সমাজের সর্বস্তরে সামাজিক সম্পর্ক নষ্ট করে। তারপরে কুধারণা সামাজিক সম্পর্ক নষ্ট করে, তাজাসুস একজনের পিছনে একজনের দোষ খুঁজতে থাকা, তারপরে কুটনামি করা, নামিমা, এগুলোর মাধ্যমে সামাজিক সম্পর্ক বিনষ্ট। এই জন্য আল্লাহ পাক এগুলোকে হারাম ঘোষণা করছেন। তাহলে আমাদেরকে সামাজিক সম্পর্ক ঠিক রাখতে হলে এই জাতীয় জিনিসগুলা থেকেও বিরত থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সকল প্রকার শিরক, বিদআত, কুফর, নিফাক থেকে আল্লাহ পাক বিরত থাকার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই মজলিসকে, এই মাহফিলকে কবুল ও মঞ্জুর করে নিন। আমরা মাহফিল শেষে আরো দোয়া করব ইনশাআল্লাহ। তবে দোয়ার ব্যাপারে একটু কথা বলে নিই, সেটা হলো আজকের আমাদের সমাজের অসংখ্য মুসলিম ভাই বোন এখনো দোয়াটা বুঝতে পারিনি। আমরা দোয়া কি জিনিস, আমরা মনে করি দোয়া মানি হলো নামাজের সালাম পিরানোর পরে ইমাম সাহেব রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, দড়ি ফাঁকানি, দড়ি ফাঁকানি বুঝেন না, এমনি এমনি করে দড়ি ফাঁকানা, এটারে আমরা দোয়া মনে করি, দড়ি ফাঁকানি রে ইমাম সাহেব এমনি এমনি করবো আর রব্বানা জালামনা এগুলো পড়বো, পিছনে নামাজ নষ্ট করব। সালাম পিরানোর পরে পিছনে কেউ এক রাকাত পায় নাই, কেউ দুই রাকাত পায় নাই, কেউ তিন রাকাত পায় নাই, এরকম মুসল্লি আছে না? তো এরা নামাজ পড়তে দাঁড়াইছে না, আর এখান দিয়ে আমি রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা লম্বা দোয়া, লম্বা মোনাজাত করতেছি জোরে জোরে, এ আর মানুষগুলার নামাজ নষ্ট হইতেছে। হইতেছে না, এটার আমরা দোয়া মনে করি। এটা না হইলে কোন নামাজে হয় নাই। সালাম পেরে যদি ইমাম সাহেব উঠি যায় তো চাকরি শেষ, নামাজ রাখি চলে গেছে। তা নামাজ তো সালাম পেরেলে শেষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন নামাজ শুরু হয় তাকবীরে তাহরিমা দিয়ে, শেষ হয় সালাম পেরেলে। এর আগেও নামাজের কিছু নাই, এর পরেও নামাজের কিছু নাই। কিন্তু আমরা মনে করি না এর পরেও নামাজের আরো কিছু আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো এইভাবে সালাম পিরানোর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমামতিতে সবাইকে নিয়ে এই পদ্ধতিতে দোয়া মুনাজাত করেন নাই। কিন্তু এটাকে আমরা এখন বাধ্যতামূলক মনে করে নিছি। ওয়াজ মাহফিল শেষ হইলে আমরা মনে করি কতক্ষণ দড়ি ফাঁকানো লাগবে, দড়ি না ফাঁকাইলে দোয়া হয় নাই, এরকম মনে করে আমাদের সমাজে। এটার জন্য সবাই বসে থাকে, সবাই বসেন শেষের দোয়া আছে, সবাই বসে থাকে। আরাফাতের ময়দান হলো দুনিয়ার দোয়ার শ্রেষ্ঠতম জায়গা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুদ দোয়ায়ে দোয়া ও আরাফা। আরাফাতের ময়দানের সর্বশ্রেষ্ঠ দোয়া হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি, আমার পূর্বের সমস্ত নবীরা এই আরাফাতের ময়দানে যে দোয়া করছেন এটা হলো সবচেয়ে উত্তম দোয়া। সেই দোয়াটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা হলো আরাফাতের ময়দানের শ্রেষ্ঠ দোয়া, সব নবীরা এই দোয়া করছেন। আচ্ছা, এই দোয়ার অর্থ কি? লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া সত্যিকারের হক কোনো মাবুদ নাই। ওয়াহদাহু লা শারীকা লাহু, তিনি একক মালিকানা, একক ক্ষমতার অধিকারী, একক ইবাদতের মালিক। লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই। লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, সমস্ত রাজত্ব সমস্ত প্রশংসা একমাত্র তার। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি দুনিয়ার সব কিছুর উপরে মহাশক্তিবান, মহা ক্ষমতাবান। আচ্ছা, এই দোয়ার মধ্যে আল্লাহ আমার এটা দেন, আল্লাহ আমার এটা দরকার, আমার ছেলে মেয়েদেরকে সালেহীন বানাই দেন, আমার স্ত্রীরে দিনদার বানাই দেন, আমারে অনেক টাকা পয়সা দিয়ে দেন, আল্লাহ আমার বিরাট সম্মানের অধিকারী বানাই দেন, কিছু সাওয়ার কিছু আছে? আছে না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা হলো শ্রেষ্ঠ দোয়া, সমস্ত নবীরা এই দোয়া করছে। তাহলে শ্রেষ্ঠ দোয়া কেমনে হলো? শ্রেষ্ঠ দোয়া হলো আল্লাহর তাওহীদের ঘোষণা দেওয়া, তাওহীদের আলোচনা করা, আল্লাহর একত্ববাদের ঘোষণা করা, এটাই জমিনে সবচেয়ে বড় দোয়া। সুবহানাল্লাহ, আমরা এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করলাম এটার মতো দোয়া জমিনে আর শ্রেষ্ঠ দোয়া আর নাই। কারণ আমরা এতক্ষণ পর্যন্ত এখানে বসে বসে আল্লাহর তাওহীদের আলোচনা করছি। সমাজে যারা তাওহীদের অনুসারী তাদের সাথে আমাদের আচরণ কেমন হবে, যারা তাওহীদ মানে না শিরক করে তাদের সাথে আচরণ কেমন হবে, এটাই তো আলোচনা হয়েছে। এটার থেকে বড় দোয়া জমিনে আর নাই। আমার আপনার কি কি দরকার, কি কি লাগবো আল্লাহ জানে না? কি জানে না? কি মনে আল্লাহ জানে না? আল্লাহরে বুঝে বুঝে দিতে হবে যে আল্লাহ কালকে সকালে আমার কিন্তু জমিনে সার দেওয়া লাগবে, আমার সারার দরকার, পরশু দিন আমার এটা দরকার, অমুক দিন বিকেল বেলা এটা দরকার, আল্লাহরে বুঝাই দিতে হইব। আল্লাহরে বুঝাই দিতে গেলে ঠকি যাবেন না, বুঝাই যদি খালি আল্লাহর তাওহীদের গুণগান করেন জিতে যাবেন। কারণ আপনার আমার কোন মুহূর্তে কোন সেকেন্ডে কি কি দরকার আল্লাহ রাব্বুল আলামিন আমি আপনি চাইবার আগে ব্যবস্থা করে রাখছেন। সুবহানাল্লাহ। দেখেন, আমার আপনার অক্সিজেন দরকার, বাতাস দরকার, মিটারবিহীন আল্লাহ পাক দিয়ে দিছে, কোনো মিটার নাই। যদি অক্সিজেনের মিটার বসায় দিত আল্লাহ, যে প্রতি মাসে মাসে বিল দেওয়া লাগবে, কত মানুষ যে মরে যেত বিলের অভাবে, লাইন কাটি দিত বিল দিতে পারতেছে না, মরে যেত শেষ। যদি পানির বিল, যদি যে আমরা যত পানি খাই এগুলো যদি সব যদি কিনে কিনে খাওয়া লাগতো, তারপরে আপনার বেঁচে থাকার জন্য আমাদের যা কিছু দরকার এগুলো যদি সব আল্লাহ বিনা পয়সায় না দিত, এগুলো সবগুলোর যদি বিল বসাইতো, তো জমিনে কোনো মানুষ ব্যস্ত পারত না। আল্লাহ যদি এগুলার ভাড়া আদায় করত, এই ভিতরে যে পার্টস গুলো দিছে, একটা হাত দিছে, কত রঙের জিনিস দিছে, এগুলোর যদি প্রতি মাসে বিল দেওয়া লাগতো, জমিনে কেউ বসবাস করতে পারত না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জানেন আমার কোন মুহূর্তে কোন সেকেন্ডে কোন দিন কি দরকার। আপনি আল্লাহরে কিচ্ছু বলার দরকার নাই, আপনি খালি আল্লাহর গুণগান গাইবেন, জমিনে তাওহীদের ঘোষণা দিবেন, তাওহীদের দাওয়াত দিবেন। আল্লাহ পাক আমার আপনার জীবনের যা দরকার সব আল্লাহ ব্যবস্থা করে দিবেন, সুবহানাল্লাহ। এমন কি এমন ব্যবস্থা করবেন, আল্লাহ বলছেন ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলেন বান্দা তুমি শুধু আমারে ভয় করে চলবা, তাকওয়া অবলম্বন করে চলবা, তোমার রিজিকের ব্যবস্থা, তোমার বিভিন্ন উপায় আমি এমন এমন জায়গা থেকে এমন এমন মাধ্যম থেকে বের করে দিব যেটার তুমি কল্পনাও করতে না। আল্লাহ পাক এমন ভাবে দিয়ে দিবেন যেটা আমি আপনি কল্পনাও করি না। জান্নাতে গেলে আল্লাহ যদি জিজ্ঞায় এই তোমার কি কি দরকার, যদি আপনি কোন আল্লাহ আমার এটা এটা দরকার, ঠকে যাবেন। কারণ জান্নাতে এত দামি দামি জিনিস যেগুলো আপনি কোনোদিন দেখেনও না, নামও জানেন না। তা আপনারা জিজ্ঞেস করলে কি দরকার, আপনি বলবেন যে একটা ভালো খাট দরকার, তোশক দরকার, কম্বল দরকার। জান্নাতে কম্বল মানে একেবারে পচা, যেটা গরিবেও ব্যবহার করে না। জান্নাতে যদি নাম বলেন আল্লাহ আমার এটা এটা দরকার, তা আপনি একবারে ঠকে যাবেন। এই জন্য জান্নাতে যে নাম করবেন না, আল্লাহ জিজ্ঞেলে কি লাগবো, বলে আল্লাহ আপনি যা দেন বাস। জমিনেও আল্লাহর কাছে আপনি নাম ধরে ধরে কইয়েন না, কিন্তু আমাদের দোয়ার অভ্যাস হইলো মনে হয় নাম ধরে ধরে আল্লাহরে বুঝাই দিতে হইব। মসজিদে শুক্রবারে নামের তালিকা দেয়, যদি নাম ধরে ইমাম সাহেব দোয়া না করে ইমাম সাহেবের অবস্থা খারাপ। আমি নাম দিছি আমার জন্য দোয়া করলেন না, আরে মি আপনি যে কি দোয়া চাইতেছেন, কি দরকার, ওই ইমাম সাহেবের চাইতে, সমাজের মুসল্লিদের চাইতে আল্লাহ রাব্বুল আলামিন বেশি জানেন। আপনি ওখানে নাম ধরে ধরে দোয়া করাইবেন না, আপনি আল্লাহর কাছে বলেন, আল্লাহর তাওহীদের গুণগান করেন, আপনি বলাও লাগবে না, আল্লাহ ব্যবস্থা করে দিবেন। এই দোয়াটাই সমাজের মানুষ বুঝে নাই। আল্লাহর কাছে দোয়ার পদ্ধতি হলো আপনি শুধু আল্লাহর গুণগান করবেন, তাওহীদের গুণগান করবেন, তাওহীদের দাওয়াত দিবেন, তাওহীদের আমল করবেন, তাওহীদের জিকির করবেন। এটাই জমিনে সর্বোচ্চ দোয়া। কোরআনে সবচেয়ে বড় মহান আয়াত কোনটা? আয়াতুল কুরসি। কেন এটা মহান আয়াত? এটা তো আল্লাহর তাওহীদের ঘোষণা। কোরআনের একটা সূরা আছে তিন ভাগের এক ভাগের সমান, মাশাআল্লাহ দেখছেন, এখলাস, অথচ ছোট্ট একটা সূরা, কিন্তু এটার ওজন কত? কয় তিন ভাগের এক ভাগ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুরুল কোরআন, এত ওজন কেন? তাওহীদের সূরা। সূরাল কাফিরুন, এটারও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রুবউল কোরআন, কোরআনের চার ভাগের এক ভাগ, অথচ একটা ছোট্ট সূরা, তাওহীদের সূরা। কোরআন কারিমে যত তাওহীদের আয়াত আছে, তাওহীদের সূরা আছে, এগুলোর ফজিলত সবচেয়ে বেশি। তা আপনার আমার কাজ হলো জমিনে তাওহীদের ঘোষণা দেওয়া। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে যেভাবে দোয়া করছেন সেখানে সেভাবে দোয়া করা সুন্নত, যেখানে যেভাবে করেন নাই সেখানে না করা সুন্নত। এটা অনেক ভাই বুঝে না। দোয়া তো কত জায়গায় করি, সব জায়গায় কি আমরা হাত তুলি করি? মসজিদে ঢুকার সময় দোয়া করি না? মসজিদ থেকে বেরোবার সময়, ঘরে ঢুকার সময়, ঘর থেকে বেরোবার সময়, টয়লেটে ঢুকার সময়, টয়লেট থেকে বেরোবার সময় দোয়া করি না? সব জায়গায় কি হাত তুলি তুলি করি? হাত তুলি করলে অসুবিধা আছে? দোয়া না করবো অসুবিধা কি? অসুবিধা আছে? টয়লেটে ঢুকার সময় হাত তুলি দোয়া করেন? টয়লেটে ঢুকার সময় ক্যাপলা মুখী হয়ে দাঁড়াইছেন, দাঁড়ায় বলতেছেন নাওয়াই তোয়ান আজহাবা ইলা বাইতুল খালা, নিয়ত করলেন প্রথম, তারপরে বলতেছেন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস, তারপরে বলতেছেন রাব্বুল আলামিন কিছুক্ষণের মধ্যে আমি টয়লেটে ঢুকার নিয়ত করতেছি, রাব্বুল আলামিন আমার জিন্দেগির সকল গুনাহগুলোকে মাফ করে দেন, কারণ আমার এখন সবচেয়ে বিপদের অবস্থা, বিপদের অবস্থায় বেশি দোয়া কবুল হয়, আমার দোয়া কবুলের সময়, আল্লাহ আমার টয়লেটকে আপনি সহজ করে দেন, সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করেন। অনেকক্ষণ ধরে দোয়া করছেন, দোয়া করে টয়লেটে গেছেন, সওয়াব হইব না গুনাহ? কেন আপনি খারাপ কি করছেন? দোয়া না করছেন। যদি কোন মিয়া আমি খারাপ কি করছি? দোয়া না করছি। দোয়া করো খারাপ, দোয়া করো গুনাহ। ওই জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার এই পদ্ধতিতে দোয়া করেন নাই, এই জন্য ওই জায়গায় দোয়া করবেন, দোয়া করে গুনাহগার হইবেন, জাহান্নামে যাওয়া লাগবে। এজন্য সব ইবাদত সব জায়গায় ইবাদত না, পাঁচ রক্ত নামাজের আজান হয় মসজিদে, হয় না? ঈদের নামাজের আজান হয় না আপনাদের রাধানগর মসজিদে মনে হয় নাকি? জান আজার তা আজান দিলে কি গুনাহ আছে? না যদি কই যে মিয়া আমি পাঁচ রক্ত নামাজে দিই ঈদের নামাজও আজান দিব, আজান দিলে কি গুনাহ হয়? আজান দিলে সওয়াবে না হয়? ঈদের নামাজের আজান দেওয়া যাবে? দিলে গুনাহ হবে, আজান দিলে জাহান্নামে যাওয়া লাগবে। তাহলে সব ইবাদত সব জায়গায় সুন্নত না, যেই জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন সেখানে করা সুন্নত, যেখানে করেন নাই সেখানে না করা সুন্নত, এটা ভালো করে বুঝতে হবে। ওয়াজ মাহফিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন ওয়াজে করছেন, জমিনে আসছেন ওয়াজ করার জন্য, করছেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ওয়াজের পরে কি সবাই নিয়ে আখেরি মুনাজাত করতেন? একটা জাল হাদিসও পাইবেন না যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সাহাবীদেরকে নিয়ে ওয়াজের পরে সম্মিলিতভাবে আখেরি মুনাজাত করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ মাহফিল শেষে কাফফারাতুল মজলিসের দোয়া করতেন, সবাই এটা পড়তে পড়তে উঠে যাইতেন। সেই দোয়াটা কি? সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হলো ওয়াজ মাহফিল শেষে এটা পড়বে, বক্তাও এটা পড়বে, শ্রোতাও এটা পড়বে। তাহলে এই মজলিসের ভিতরে যত গুনাহ খাতা হয়ে যাবে, সমস্ত ভুল ত্রুটি গুনাহ খাতার জন্য এটা কাফফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল যেটা শিখাইছেন এটার মধ্যে নূর আছে, এটার মধ্যে বরকত আছে। আর নিজের পদ্ধতিতে যেটা করবেন এটার মধ্যে নূরও নাই বরকতও নাই, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এজন্য নিজে নিজে বেশি বুঝার চেষ্টা করা যাবে না। সালাফদের মানহাজে নবী সাল্লাল্লাহু আলাইহি এবং সাহাবায়ে কেরামের থেকে বুঝতে হবে। সাহাবায়ে কেরাম যেখানে যতটুকু করছেন, এজন্য ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ বলেছেন কাইফ হাইসু ওয়াকাফাল কওম, যেখানে সাহাবায়ে কেরাম থেমে গেছে তুমি ওখানে থেমে যাও, তার থেকে বাড়ানোর চেষ্টা করিও না। সাহাবায়ে কেরাম কোনোদিন ওয়াজ মাহফিলের পরে দড়ি ফাঁকান নাই। সুতরাং তুমি বেশি বোঝার চেষ্টা করিও না, আল্লাহ রসুল যেটা শিখাইছেন রসুলের ওই কথার মধ্যে সীমাবদ্ধ থাকো। কিন্তু আমরা একটু বেশি বোঝার চেষ্টা করি, কিসের কারণে? জাহালতের কারণে, মূর্খতার কারণে। তো বলে হুজুর আমরা এত বড় বড় হুজুর, এত বড় বড় জ্ঞানী, এত বড় বড় আলেম, আমরা কম বুঝি নাকি? এলেম জ্ঞান বেশি হইতে পারে কিন্তু বুঝ কমও হতে পারে, জাহেল হতে পারে। অনেক বড় জ্ঞানী কিন্তু জাহেল হইতে পারে না। তাহলে বোঝা যায় যিনি এলেম দিয়ে জ্ঞান দিয়ে তাওহীদ চিনে না, সুন্নত চিনে না, শিরক চিনে না, বেদাত চিনে না, সেই যত বড় আলেম হোক সে জাহেল। তার এটা এলেম না, এটা জাহেল। কারণ সে এলেম দিয়ে তাওহীদ চিনতে পারে নাই, সুন্নত চিনতে পারে নাই, শিরক চিনতে পারে নাই, বেদাত চিনতে পারে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সুন্নতের পুরোপুরি ইত্তেবা করার তৌফিক দিক। আমিন। আল্লাহ পাক আমাদেরকে সকল বেদাত থেকে মুক্ত থাকার তৌফিক দিক। আমিন। আল্লাহ পাক আজকের এই মাহফিলকে কবুল ও মঞ্জুর করে নিন। আমিন। এই মাহফিলকে সার্থক করার জন্য যে সকল ভাই বোন আর্থিকভাবে, শারীরিকভাবে, মানসিকভাবে সময় দিয়ে, শ্রম দিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহ পাক সকলের সহযোগিতাকে কবুল ও মঞ্জুর করে নিন। আজকের এই মাহফিলে প্রথম থেকে শুরু করে এই পর্যন্ত যতগুলো আলোচনা হয়েছে কোরআন সুন্নাহ থেকে, আল্লাহ পাক সব আলোচনা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আজকের এই মাহফিলের উসিলায় আল্লাহ পাক আমাদের সবাইকে হেদায়েত দান করুন। এই এলাকার সকল ভাই বোনদের উপরে আল্লাহ পাক রহমত নাজিল করুন। এই এলাকা থেকে আল্লাহ পাক সকল বিপদ আপদ মুসিবতকে দূর করে দিন। এই এলাকার সকল মুসলিম ভাইয়ের সাথে আমাদের ওয়ালা করার, মহব্বত করার, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। যে সকল ভাই বোন দিন থেকে বিমুখ, যে সকল ভাই বোন না বুঝে শেরেক করতেছেন, বেদাত করতেছেন, আল্লাহ পাক তাদেরকে বুঝার তৌফিক দান করুন। যে সকল ভাই বোন পাঁচ ওয়াক্ত সলাত কায়েম করেন না, পর্দা করেন না, আল্লাহ পাক তাদের সবাইকে পাঁচ ওয়াক্ত সালাতের মুসল্লি হওয়ার পর্দা আলামিন আমাদের সবাইকে সালেহীন বানিয়ে দিন। অনেকে অসুস্থ আছেন, সবাইকে রাব্বুল আলামিন সুস্থতা দান করুন। যারা বিভিন্ন বিপদ আপদ মুসিবতে আছেন, সকল প্রকার বিপদ আপদ মুসিবতকে আল্লাহ পাক দূর করে দিন। আল্লাহ পাক আমাদের দেশের উপরে রহমত নাজিল করুন, সারা দুনিয়ার মুসলিম উম্মার উপরে রহমত নাজিল করুন। যে সকল জায়গায় মুসলিমেরা বিভিন্ন বিপদ আপদ মুসিবতে আছেন, নিউজিল্যান্ডের আমাদের যে মুসলিম ভাইগুলো শহীদ হয়ে গেছেন, আল্লাহ পাক সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আল্লাহ পাক সারা দুনিয়ার মুসলমানকে শান্তিপূর্ণ নিরাপত্তার সাথে বসবাস করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই এলাকাকে শিরক মুক্ত এলাকা, বেদাত মুক্ত এলাকা হিসেবে আল্লাহ পাক কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হায়াত তাইয়্যেবা দান করুন। দুনিয়াতে যতদিন বেঁচে থাকে ইসলামের উপরে বেঁচে থাকার, দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় ইমানের সাথে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সকলে কাফফারাতুল মাজলিসের দোয়াটা সুন্নত পদ্ধতির দোয়া, যেটা ওয়াজ মাহফিল শেষের দোয়া সেটা আমরা পড়েনি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।